بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত দীন ইসলাম, যা আল্লাহ পছন্দ করেছেন মানব জাতির জন্য, সেই দীন ইসলামের অনুসারী এবং দীন ইসলামের প্রতি বিশ্বাসী মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দীনে ইসলামের পূর্ণতার উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দীনকে পরিপূর্ণ করেছেন এবং তার জীবনের শেষ সময়গুলিতে জিলহজ মাসে আরাফার ময়দানে বিদায় হজে মহান আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতের ঘোষণা শুনিয়ে দিয়েছেন, নাজিল করি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনে ইসলাম যে দিন প্রতিষ্ঠার কথা কোরআন এবং হাদিসে রয়েছে, কিন্তু এর অর্থ বুঝতে গিয়ে বর্তমান যুগে বিশেষ করে এই গত 60-70 বছরে বড়ই বিভ্রান্তির শিকার হয়েছে অনেক মুসলিম লোকেরা। দিনকে না বুঝে তারা বিশেষ একটি ভুল ব্যাখ্যা বুঝে নিয়ে সেটাইকে দিন মনে করে আছে, আর তাদের সেই কাজটিতে কেউ যদি একমত না হয় তাহলে মনে করে যে এরা তো দিন কায়েমেরই বিরোধিতা করে। এরা তো দিন কায়েমের যখন বিরোধিতা করে তাহলে দিনের এরা বন্ধু তো নয়, দিনের এরা শত্রু দুশ্মন। এই রকমের চিন্তা চেতনা এবং ভ্রান্ত বিশ্বাস তাদের কায়েম হচ্ছে, যার ফলে যতই আপনি দীন ইসলামের ভালো কাজ করেন না কেন, আপনি যদি তাদের এই ভ্রান্ত মতবাদের উপর বিশ্বাস না রাখেন বা একমত না হন তাহলে আপনি ইসলামের খেদমত করেও তাদের কাছে কিছুই করলেন না, বরং আপনি দীন কায়েমের দুশ্মন হিসাবে তাদের কাছে চিহ্নিত। এই সংশয় নিরসন এবং এই গুমরাহির যাতে করে অবসান ঘটে, আর বহু লোক খলুসিয়াতের সাথে আন্তরিকতার সাথে দিনকে ভালোবাসে, দিনকে পালন করার চেষ্টা করে, কিন্তু এদের বিভ্রান্তির শিকার হয়ে তারা ভুল বুঝে আছে। তাদের সামনে সত্য কথাটি স্পষ্ট করে দিলে কোরআন সুন্নার আলোকে হক যখন স্পষ্ট হয়ে যাবে সহজে তারা গ্রহণ করবে। এ উদ্দেশ্যে আজকে দীর্ঘদিনের চিন্তা ছিল, ইচ্ছা ছিল, যেটা সংকল্পে ইনশাআল্লাহ তাআলা পরিণত হবে যে এই বিষয়ে আলোকপাত করি, সেটা হচ্ছে একামতে দিন কি বা কেমন, দিন কায়েমের অর্থই কি, আর দিন কায়েমটা কেমন করে হয়, আর দিন কায়েমের মূল বিষয়টা কি, আর কোনটা ভুল অর্থ দিন কায়েমের, এই বিষয়গুলি নিয়ে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বা দেবেন ততটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। সাথে সাথে দোয়া করি আল্লাহ যেন আমাকে গুমরাহী থেকে বাঁচিয়ে রাখেন আর আপনাদেরকে গুমরাহী থেকে বাঁচিয়ে রাখেন। রব্বানা আলা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ যেন হক কথা সত্য কথা বলার তৌফিক দান করেন এবং ভুল কথা থেকে ভুল বুঝা থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আর আমার মাধ্যমে কেউ যেন গুমরাহ না হয়, আমার মাধ্যমে কেউ যেন দিন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হয়, এই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। যেই দিনকে বুঝেছি লেখাপড়া করি সেই দিনটা আমানতের সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটি ফরজ কাজ, গুরুত্বপূর্ণ ফরজ, নামাজের ফরজ, জাকাতের ফরজ, সিয়াম রোজার ফরজ, হজের ফরজ, দিনের বহু বিধি বিধান রয়েছে, সেগুলি সকলেই পালন করতে পারছেন, কিন্তু এই রকম অনেক বিষয় রয়েছে যে বিষয়ের ফরজগুলি সবার ফরজও নাই আর সবার পক্ষে এই ফরজ আদায় করা সম্ভব না, বিভিন্ন বাধার কারণে অথবা বিভিন্ন অসুবিধার কারণে হয়তো তারা অপারগ। সুতরাং এই বিষয়ের উপরে আলোচনা করা অত্যন্ত জরুরি, আর আমাদের অনেক শাইখেরা দেশ বিদেশে বিভিন্ন দেশে আছেন, তারা কয়েক বছর থেকে আমাকে বারবার বলতে থাকেন, তাদের নাম উল্লেখ করতে চাই না, ভালো দক্ষ শেখেরা, যে এই বিষয়ে আপনি বলুন, না হলে এই বিষয়ে আমরা বিভিন্ন কারণে হয়তো বলতে পারছি না, মন চাইল যেখানে আমরা আছি বা যেখানে আমরা পৌঁছিব আমাদের কাছে বিভিন্ন বাধা আছে, অসুবিধা আছে, যার ফলে এই বিষয়ের উপর আপনি একটু মুখ খুলুন, আর না হলে জাতি গুমরাহ হয়ে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, আর হক কথা কবুল করার জন্য অন্তরে উদারতা যেন দান করেন, হক কথা পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন, হক কথাতে সত্য কথাতে বরকত দান করেন, আর ভুল কথা থেকে ভুল রাস্তা থেকে আমাদের সকলকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। একামতে দিন, এই একামতে দিনের কথা কোরআনে কারিমে আছে, কিন্তু একামতে দিনের অর্থ কি এই বিষয়টি প্রথমে একটি আয়াত দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে আরো কিছু আয়াত রয়েছে আর হাদিস আপনাদের সামনে পেশ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে আয়াতটি এই ক্ষেত্রে যারা একামতের দিনের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, রাজনৈতিক ব্যাখ্যা করে, তারাও পেশ করে আর আমিও আজকে পেশ করব, আয়াত ওটাই, কিন্তু সেই আয়াতের যে ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত করা হয়েছে ইসলামকে, একটি যেমন রাজনৈতিক মতবাদে একবারে মতবাদ করে পেশ করা হয়েছে, যেন একটি ইসলাম হচ্ছে একটি রাজনীতি বা একটি রাজনৈতিক মতবাদ থিওরি, এইভাবে পেশ করা হয়েছে। এজন্য এই আয়াত থেকে আপনাকে বুঝাবো যে এই একামতের দিন মানে কি, আয়াত দ্বারাই বুঝবেন। সূরা শুরার আয়াত নম্বর 13 শুরুতে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে মানুষ, হে মুসলিম, তোমাদের জন্য দিনের বিধি ব্যবস্থা দান করেছি, দিনের বিধিবিধান দান করেছি, শারা আলাকুম মিনাদ দিনে, দিনের বিধিবিধান বা বিধি ব্যবস্থা তোমাদেরকে দিয়েছি, এমন মা ওয়াসা বিহি নূহান, এমন দিনের বিধি ব্যবস্থা বা বিধিবিধান যেই বিধিবিধানের উপদেশ দিয়েছি বা নির্দেশ দিয়েছি নূহ আলাইহিসসালামকে। একজন নবীর কথা হইল এখানে, পাঁচজন নবীর কথা, আর সেই পাঁচজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, উলুল আজমে মিনার রসুল এর তাফসিরে যে পাঁচজনের নাম মুফাসসিরিনগণ আর আকীদার কিতাবে ওলামায়ে আকীদা উল্লেখ করেছেন, নূহ আলাইহিসসালামকে এই নির্দেশ বা এই উপদেশই দিয়েছিলাম শরীয়তের এই বিধি ব্যবস্থার। ওয়াল্লাযী আওহায়না ইলাইক, আর যেই বিধি ব্যবস্থার ওহী করেছি হে নবী তোমার প্রতি, তোমার উদ্দেশ্যে। কয়জন হইল? তিনি কে যার প্রতি কোরআন নাজিল হচ্ছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযী আওহায়না ইলাইক, আর যা ওহী করেছি তোমার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যেই ওসিয়ত করেছি মানে নির্দেশ দিয়েছি আমি ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহকে, জি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল ইব্রাহিম খলিলুল্লাহ। আম্বিয়া রসুলের মধ্যে দুইজনের কথা খলিল বলে কোরআন এবং হাদিসে এসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমাসসালাত ওয়াসসালাম। বলছেন যা আমি নির্দেশ দিয়েছি কাকে? ইব্রাহিম আলাইহিসসালামকে। ওয়া মূসা, এবং মূসা আলাইহিসসালামকে যিনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, শ্রেষ্ঠ রাসূল যার উম্মতের সংখ্যা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি। ওয়াইসা, এবং ঈসা আলাইহিসসালাম যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই, হ্যাঁ শ্রেষ্ঠ রাসূল ঈসা আলাইহিসসালাম, যার সৃষ্টিটাই হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, অসাধারণ। কয়জন নবীর কথা হইল? হ্যাঁ পাঁচজন, নূহ আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওহী করেছেন প্রত্যেকের কাছে। তাহলে এই বিষয়টির ওহী হয়েছে যে বিষয়টির আলোচনা আসছে এক্ষুনি বলবো, আল্লাহ বলছেন তারপরে কোন বিষয়টি ছিল? বলছে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করবে, দ্বীনকে কায়েম করবে, তোমরা একামতে দিন করবে। ওদের টার্মে, হ্যাঁ এক এক দলের এক একটা টার্ম আছে বুঝছেন না, বিভিন্ন ভাষার ক্ষেত্রে, যেমন ইসলামিক আলোচনাকে তবলিগ জামাতেরা বয়ান বয়ান, যেটা আমাদের সহি আকিদার ভাইয়েরা অনেকে বলেন এটা আপত্তি কর, যদিও বয়ান মানে আজা বয়ান উল্লিনাস কোরআন আল্লাহ বলেছেন, কিন্তু শব্দটি যেহেতু বিদাতীদের একটি প্রতীক, কোন একটা কিছু আলোচনা হইলে আমাদের বয়ান আছে, সুতরাং এই বয়ান শব্দটা অ্যাভয়েড করা উচিত। ঠিকই তেমনি একামতে দিন বলে তাদের অপব্যাখ্যা, একামতে দিন বলে অপব্যাখ্যা, যার ফলে আপনাদেরকে তো আপনাদেরকে, আর এই যখন থেকে দাওয়াতি কাজ একটু বিস্তার লাভ করেছে তখন আর কেউ জিজ্ঞাসা করার সাহস করে না, গত পনেরো বিশ বছর, কিন্তু তার আগে আমাকেও অনেক আমাদের ওইসব ভাইয়েরা যারা এই রাজনৈতিক ইসলাম বুঝেছে কোরআন হাদিস থেকে, তারা কতবার আমাকে জিজ্ঞেস করেছে যে মতিউর রহমান সাহেব অথবা ভাই আপনারা তো মাশাআল্লাহ অনেক লেখাপড়া করেছেন, তো একামতি দিন সম্পর্কে আপনাদের ভূমিকা কি? কথা বোঝা গেছে? তার মানে আমরা লেখাপড়া করে আর দিনের কাজ করে বা শিক্ষকতা করে শিক্ষকতার জামানে কোন দিন টিন কায়েম করলাম না, কথা বোঝা গেছে কিনা? পাঁচ হাত্তর নামাজ নিজে পড়ে রোজা রেখে হজ করে আর ভালো ভালো উপদেশ দিয়ে জুমার খুতবা দিয়ে ঈদের খুতবা দিয়ে আর দর্শ তাদের শিক্ষকতা করে আর দাওয়াতের কাজ করে, একামতি দিনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কই? বুঝতে পারছেন ভাষাটা? তার মানে আপনারা এই ক্ষেত্রে জিরো কিচ্ছু করছেন না, তো ওই কাজ তো আমরা করছি। কথা বোঝা গেছে? যে ভুল ইসলাম বুঝেছে যার ফলে এই প্রশ্নগুলি আমাকে যদি করা হয়ে থাকে আজকে থেকে বিশ বছর পঁচিশ বছর আগে, অনেক বন্ধু মহল আমার আছে তাদের মধ্যে থেকে, যে অনেক বন্ধু মহল আছে যাদের সাথে বিগত পরিচিতি ছিল, বরং আমি যতটা তাদেরকে পড়াশোনা করেছি কাছে থেকে, আমার মনে হয় আমাদের সেই আকিদার আলেমরা খুব কমই করেছে, এমন কোন কিতাব নেই তাদের কিতাবগুলি পড়িনি আমি, জি যে কিতাবগুলি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুযোগ সুবিধা দিলে আমি ওই পাতা নম্বর দিয়ে তাদের যে আকীদাগত মানহাজগত যে ভুলগুলি রয়েছে সেগুলি তুলে ধরব। জি পড়েছি, পড়ার পরে এক সময় খুব নরমও ছিলাম তাদের ক্ষেত্রে, কিন্তু এই নরমটা গরম হয়ে গেল যখন আলহামদুলিল্লাহ কিছু আকীদা সহি আকীদা আর একটু আমার কাছে ইলমের পুঁজি হইল, আর একেবারে এমন এমন ভ্রান্ত কথা পড়লাম যেটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে এটা কি করে ইসলাম হইতে পারে, এটা কি করে ইসলাম হইতে পারে। জি হ্যাঁ, ওই বিষয়গুলি যখন আসবে তখন বলবো যে কি কি বিষয়ে আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসছে। অনেক এগিয়ে যাওয়ার পরে তাদের আমিরদের সাথে আমার সম্পর্ক ছিল, তারা এখনো আমাকে চেহারাতে চিনে, দেখা সাক্ষাৎ হলে এই রকমের কোলাকুলি মহানাকা, এখনো দুই চার পাঁচ বছর আগেও দেখা সাক্ষাৎ হয়েছে ছুটিতে গিয়ে। কিন্তু আল্লাহর ভয়ে এবং পরকালের মুক্তির উদ্দেশ্যে এবং হককে পেয়ে যাওয়ার পরে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া অন্তর থেকে মুখে শুধু নয়, এহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে রাখো, সোজা পথ দেখাও এবং সোজা পথে অটল রাখো। জি হ্যাঁ, আল্লাহ যেন কবুল করেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। অনেক কাছে গেছিলাম যে তাদের সাথে প্রভাবিত হয়ে, জি খুব চমৎকার কথা, আর খুব বড় বড় যে টোপ, আর দুনিয়াতে কিছু বেনিফিট পাওয়ার আশা যেটা খুব মানুষ পছন্দ করে, লাইক করে, বিষয়গুলিও আসবে ইনশাল্লাহ। দুনিয়াতে আমরা নগদ নগদ কি পছন্দ করি ওই বিষয়গুলো আসবে। আল্লাহ কি বলছেন, আন আকিমুদ্দিনা, তোমরা কি করো, দিন কায়েম করো। তাহলে আল্লাহর হুকুম কি? হ্যাঁ, যখন শ্রেষ্ঠ পাঁচজন নবীকে আল্লাহ বলেছেন তোমরা দিন কায়েম করো, তাহলে তাদের উম্মতদের এই হুকুম আছে না নেই? তাহলে দিন কায়েম করা ফরজ। দিন কায়েম করা কি ফরজ? জি গুরুত্বপূর্ণ ফরজ, কিন্তু তার অর্থ কি এটা হচ্ছে কথা। ভুল ব্যাখ্যাটা আগে শোনাবো না সহিটা আগে শোনাবো? সহিটা আগে না ভুলটা শুনতে হয়? আগে আগে ভুলটা শুনতে হয়। আগে লা ইলাহা, বাতিল গুলো নেই, ক্যান্সেল করো, ডিলিট করো, রিমুভ আগে, আর তারপরে ইল্লাল্লাহ, আল্লাহকে বসাও। বোঝা গেছে না? জি হ্যাঁ, চাষিরা যা চাষাবাদ করে আগে ঘাস সাফ করে জমি থেকে না আগে ফসল আবাদ করে? হ্যাঁ আগে ঘাস। জি হ্যাঁ, তাহলে ভুল ব্যাখ্যাটা আগে বলে দি, তারপরে সহি। ভুল ব্যাখ্যা হচ্ছে একামতের দিন, মানে হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছা, রাষ্ট্রীয় ক্ষমতাতে কি করতে হবে, আমাদেরকে পৌঁছিতে হবে, এটা হচ্ছে দিন কায়েম করা, এটা হচ্ছে আসল দিন কায়েম করা। আর বাকি যতগুলি কাজ আছে ওরা সেগুলিকে অস্বীকার করে না, ঠিক আছে ওগুলো আছে, কিন্তু সমস্ত কাজগুলি হচ্ছে ওই বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি, রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছা বা অধিষ্ঠিত হওয়া। হ্যাঁ, সেখানে পৌঁছার জন্য এগুলো হচ্ছে কি ট্রেনিং কোর্স, তার ভাষায় কিতাবে এই শব্দ দিয়েই রয়েছে। এই শব্দ দিয়ে কি রয়েছে, নামাজ, উর্দুতে বলবো কারণ তিনি যার থিওরিতে তারা বিশ্বাসী তিনি উর্দু ভাষাতে লিখেছেন, আর আমার অফিসে কিতাব, এই কিতাব মজুদ এখনো আছে, আর এখানে তো আছে, সে পড়েছি 20-22 বছর বয়স ওই কিতাবগুলি পড়েছে। জি হ্যাঁ, আপনাদেরকে বলছি অনেক পড়েছি। নামাজ, রোজা, হজ, জাকাত, ইয়ে তমাম বড়ি ইবাদত কে লিয়ে ট্রেনিং কোর্সেস হ্যায়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি কি, এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। আর ট্রেনিং কোর্স কিন্তু টার্গেট থাকে না, আসল টার্গেট কি, যার জন্য ট্রেনিং কোর্সটা নিচ্ছে, ঠিক না? বুঝতে পারছেন না, ড্রাইভিং এর জন্য আপনি ট্রেনিং করছেন, আপনি ডেইলি যাচ্ছেন ট্রেনিং করছেন, তো সবসময় কি ড্রাইভিং স্কুলে যেতে থাকবেন নাকি ট্রেনিং নিতে থাকবেন নাকি? না, এটা ট্রেনিং কোর্স, এটা করতে বাধ্য। কিসের জন্য? আপনার একটা টার্গেট আছে, টার্গেট কি, লাইসেন্স হোল্ডার হওয়া। বুঝা গেছে না? এইভাবে যে কোনো উদাহরণ দিয়ে বুঝে নিতে পারেন। তো নামাজ রোজা আসল লক্ষ্য উদ্দেশ্য নয়, মুখ্য ইবাদত নয়। নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলি হেজাব, পর্দা, এগুলি এগুলি মেন ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের বড় ইবাদত পর্যন্ত পৌঁছার ট্রেনিং কোর্স কে বলবেন ওয়াসাইল, মাধ্যম। জি মাধ্যম এগুলি, যেমন আপনাকে যেতে হবে মক্কা, হ্যাঁ আর চেপেছেন কারে অথবা বাসে বা ফ্লাইটে, ফ্লাইটে চাপাটা লক্ষ্য উদ্দেশ্য না, তাই না? বাসে বা কারে চাপাটা লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মক্কা পৌঁছা। ঠিক ওই রকমই এই ইবাদত বন্দিগুলি সবগুলি হচ্ছে এই রকম মাধ্যম আপনার জি রিসোর্স ওখানে পৌঁছার জন্য। এটা হচ্ছে ভুল ব্যাখ্যা, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। একামতের দিন মানে যে ক্ষমতা আর অধিকারী হওয়া, এটা একেবারে এ টু জেড পুরোপুরি ভুল ব্যাখ্যা। এইটা ইসলামের একটা অংশ, এখানে বলে দিই, না হলে বলবেন যে একেবারে অস্বীকার করছে, হয়তো মিথ্যা অপবাদ দিয়ে বসবেন আমার উপর। একেবারে অস্বীকার করেছে যে ইসলামের নেতৃত্ব নেই বা রাজনীতি নেই। হ্যাঁ, ইসলামে নেতৃত্ব আছে, কিন্তু নেতৃত্বের কাড়াকাড়ি নেই যে আপনাদের মধ্য থেকে আমাকে যেতে হবে, আমি বেশি সিনিয়র আপনারা সিনিয়র না, সুতরাং আমাকে যেতে হবে, এই কাড়াকাড়ি নেই। এই ইসলামের নেতৃত্ব যার কাঁধে চেপে গেল তাকে সম্মানিত করা হলো না, তার উপরে বোঝা চাপানো হলো, তার উপরে কি করা হলো, বোঝা চাপানো হলো। এই গুরু দায়িত্ব এত বড় বোঝা চাপিয়ে দেওয়া হইল, এই বোঝা যদি ঠিক করে আদায় না করতে পারে, গন্তব্যস্থানে পৌঁছাতে না পারে, তাহলে সে বড় আসামি হয়ে হাজির হবে আল্লাহর সামনে। কিন্তু আমরা যারা চাপিয়ে দিলাম তার উপর, এই এত দায়িত্ব আমাদের উপর থাকলো না, চাপিয়ে দিচ্ছে এখন কাজ ওনার ফরজ, আমাদের ফরজ না, বোঝা গেছে না? তাহলে যেই ব্যক্তি নেতৃত্বে যাবেন তার উপর অনেক কিছু অতিরিক্ত ফরজ আছে যা আমার উপর নেই, আপনাদের উপর নেই। কথা বুঝছেন না, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। তখন তার উপরে ফরজ, আপনি দণ্ডবিধান কায়েম করুন, দেশে ভালো কাজকে বাড়ান, মন্দ কাজকে মন্দ, যা হচ্ছে পাপ হচ্ছে পাপকে নির্মূল করেন, পাপীদেরকে দমন করেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হ্যাঁ, নামাজ হোক, মসজিদ হোক, দিনের খিদমত হোক, ইসলামের চর্চা হোক, এলম শিখুক। জি হ্যাঁ, ইসলাম শক্তিশালী হোক, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সুতরাং এই ক্ষমতা ইসলামের খিদমতে লাগান। তাকে জবাবদেহি করতে হবে, তার যারা টিম রয়েছে তাদেরকে জবাবদেহি করতে হবে। কিন্তু জনগণ প্রত্যেককে তাতে নারী পুরুষ দল গলাইতে হবে, আর তারপরে সবাই মিলে আপনাদের কি ভূমিকা, আপনারা বাড়িতে বসে আছেন আর আপনার বসে আছেন, আপনারা ইসলামে নিয়ে বসে আছেন, এখানে ইসলামী সেন্টারে বসে আছেন, আর আপনারা এই করছেন আর সেই করছেন, মাদ্রাসায় আপনারা নিজেদেরকে সীমিত করে দিচ্ছেন, কোন মূল্য নেই সব খেদমতের ইলম চর্চা করার, 40 বছর কেউ বখারি পড়াচ্ছে, কোন মূল্য নেই। যদি তাই হয় তো চার ইমামের অবস্থা কি বলবেন, আর মুহাদ্দিসিনদের অবস্থা কি বলবেন, সহি বখারি লিখতে গিয়ে 16 বছর কাটিয়েছেন। তাহলে আমাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে একামতের দিন সম্পর্কে আপনাদের ভূমিকা কি, দিনের তো অনেক কিছুই করছেন, ইমাম বুখারী যদি আজকে থাকতেন তাহলে তাকেও জিজ্ঞাসা করে ফেলতো যে 16 বছর মসজিদ নবীতে বসে, হ্যাঁ রওজাতে বসে আপনি বুখারী সহি বুখারী লিখছেন, আপনার একামতের দিন সম্পর্কে ভূমিকা কি, কি হচ্ছে দেশে, এগুলো খবর কোথায়, এই ক্ষেত্রে আপনার ভূমিকা কোথায়, বুঝছেন না? তাহলে তো ইমাম বুখারীও রেহাই পাবে না, হ্যাঁ তাদের বিষাক্ত তীর থেকে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, শোনেন, এখন এখনো তো বুঝেননি সহি ব্যাখ্যা, সেই জন্য এখনো অনেকের সংশয় আছে, যারা কিরে এখনো তো ক্লিয়ার না, ক্লিয়ার হবে দিন কায়েম করো, আন আকিমুদ্দিন, এটা হচ্ছে একটা হুকুম ইতিবাচক। নেতিবাচক হুকুম হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফিহে, এই ক্ষেত্রে তোমরা বিক্ষিপ্ত হয়ে যেও না, হ্যাঁ ছিন্ন ভিন্ন হয়ে যেও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না। কেউ বলছে যে আমি দিন কায়েম করব, কেউ বলছে করব না, কেউ বলছে আংশিক করব, কেউ বলছে এটা দিয়ে করব, কেউ বলছে ওটা দিয়ে করব, এইটুকু করব আমি, এতটুকু পারবো আর করব না, এইরকম করিও না। ওয়ালা তাতাফাররাকু ফিহে, এই ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এখন দিন কায়েমের অর্থটা কি, এই কথাটি বোঝানোর জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলি, কায়দা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম তিনি বলছেন, বেদাতপন্থীরা যারা বিভ্রান্তির শিকার হয়েছে, তারা যেই আয়াত অথবা হাদিসকে তাদের বেদাতের বা গুমরাহি মতবাদের সমর্থনে পেশ করেছে দলিল হিসাবে, সেই আয়াতেই আমি খণ্ডন খুঁজে দিতে পারব, সেই আয়াতের ভিতরে কি রয়েছে বা সেই হাদিসে কি রয়েছে, তার অসারতার প্রমাণ রয়েছে, খণ্ডন রয়েছে। আপনি যে আয়াতটা একজন বেদায়িক থেকে দেখবেন যে পেশ করছে বা হাদিস পেশ করছে যে এইটা আমাদের দলিল, এই যে আমরা ব্যাখ্যা করছি বা এই কথা বলছি, ধরেন একামতের দিনের বিষয়টি এখন তৈরি, একামতের দিনে যে ভুল ব্যাখ্যার জন্য এই দলিলটি পেশ করা হচ্ছে, একামতের দিন করো এই ক্ষেত্রে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, তার মানে ক্ষমতায় ভালো লোককে ভালো লোক যাও একজন এবং ভালো লোককে পাঠানোর জন্য যে কোনো উপায় অবলম্বন করতে হবে, যদি আপনার ওই সাহাবায়ে কেরামদের যুগের মতো ব্যবস্থা না থাকে গণতন্ত্রের মাধ্যমে হইলেও যেতে হবে, একজন ভালো মানুষকে পাঠাইতে হবে, একজন ভালো মানুষকে পাঠাইতে হবে, আর সেটা আমরা, আমরা ভালো মানুষ কারা, সেটা হচ্ছে আমরা, আমাদের মধ্যে কার ভালো মানুষ, আমাদের এই দলটা হচ্ছে ভালো, আমাদের এই দলের ভালো মানুষটাকে পাঠাইতে হবে। এই যে থিওরি টেস্ট, এই থিওরিটাও যে কোথা থেকে এসছে ইনশাআল্লাহ তাআলা আরেকটা আলোচনা বলবো, এটা রাখলাম। এই যে থিওরি যে অসৎ লোকদেরকে টেনে হেঁচড়ে নামাইতে হবে আর আমরা সৎ, আমাদেরকে ওখানে যেতে হবে একটা দল তৈরি করে নিয়ে অসৎ লোকদেরকে নামাবার চেষ্টা চালিয়ে যেতে হবে, এই থিওরিটা কোত্থেকে আসলো তার মগজে, এটাও ইনশাআল্লাহ তাআলা একসঙ্গে বয়ান করব। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কায়দাটা মনে রাখেন, আমার ওস্তাদ হচ্ছেন খুব কাছের ওস্তাদ আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি, কেউ চেনেন? তার কিতাবের নাম বললে বুঝতে পারবেন, সিরাতুন নবীর কিতাব, যেটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফার্স্ট পুরস্কার পেয়েছে মক্কাতুল মুকাররমার রাবেতা, মুসলিম যে ওয়ার্ল্ড লীগ রাবেতা আলম ইসলামী থেকে আজকে থেকে প্রায় আপনার 35 বছর আগে তারও বেশি। তো এই পুরস্কার পাওয়ার পরে তিনি জামে সালফিয়ার ওই সময় তিনি ওস্তাদ ছিলেন, তো ওখানে লেখাপড়া করেছি তার কাছে 2 বছর, আর লেখাপড়ার সাথে সাথে কাছাকাছি থাকতাম। তিনি একটি পত্রিকা মহাদেশ নামে উর্দু পত্রিকা বেরোইত, তার সম্পাদক এডিটর ছিলেন, সেই পত্রিকার প্রুফ রিডিং এর জন্য তার অফিসে বসতাম, তার বাসাতেও যেতাম, আলহামদুলিল্লাহ খুব কাছের সম্পর্ক ছিল মদিনায়। তারপরে আমরা যখন ছাত্র হয়ে আসলাম তার 1-2 বছর আগে, উনিও মদিনায় একজন গবেষক হিসাবে, সিরাতুন নবীর গবেষক হিসাবে সেখানে চাকরিতে আসলেন, তারপরে দীর্ঘ সময় মদিনায় একসাথে থেকেছি, মাঝে মধ্যে মদিনায় ওনার বাসায় যেতাম, ওনার কাছ থেকে অনেক এলম শিখেছি বিভিন্ন দিকে, তার মধ্যে এইটি যেটি আপনাদের কাছে আজকে রাখছি সেটা হচ্ছে যুক্তিটা শুনেন, এই আয়াতের ভুল ব্যাখ্যা আর সহি ব্যাখ্যার ক্ষেত্রে। এই আয়াতের ভুল ব্যাখ্যা শুনিয়ে দিলাম তাই না, আর সহি ব্যাখ্যা হচ্ছে যে দ্বীনের মূল বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, সমস্ত নবী রসুলগণের দ্বীনের মৌলিক দাওয়াতের বিষয়বস্তু কি ছিল, আনিয়াবুদুল্লাহ, কি ছিল, এক আল্লাহর ইবাদত করো, কি করো, এবাদত আল্লাহ, এক আল্লাহকে রব মেনে নাও, আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো না, তাওহীদ রুবুবিয়া না, তাওহীদ রুবুবিয়া মক্কার লোকেরাও মুশরিকরাও বিশ্বাস করত যে আল্লাহ রব, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ নিয়ন্ত্রণকারী ইত্যাদি, এসব কথা কোরআনে কারিমে রয়েছে। তাহলে মক্কার মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব কি ছিল, এবাদত ওলুহিয়াতের ক্ষেত্রে বান্দার কাজগুলি একমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে, মক্কার মুশরিকরা বলতো যে ও আল্লাহ হচ্ছেন বড় আল্লাহ আর এইসব দেবদেবী হচ্ছে এগুলি হচ্ছে মাধ্যম, ওসিলা, সোফা, সুপারিশকারী, এবাদত বন্দেগি আমরা ভাগযোগ করে দেব, এবাদত বন্দেগি কিছু আল্লাহকে দেব আর কিছু দেবদেবীকে দেব, তাওহীদুল ওলুহিয়া বা এবাদতের শিরক ছিল। সমস্ত নবী রসুলগণের যুগের অবস্থাটা এরকম ছিল, নূহ আলাইহিস সালামের যুগে যারা মুশরিক ছিল, যাদের হেদায়েতের জন্য 950 বছর থেকেছেন কে, নূহ আলাইহিস সালাম, তাদের সাথে দ্বন্দ্ব এই ছিল না যে আল্লাহ এক না দুই, হ্যাঁ আল্লাহ এক না দুই না, এক আল্লাহ, কিন্তু এক বড় আল্লাহ সব দায় দায়িত্ব ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন, এরা সব ওসিলা, আমাদের আল্লাহ পর্যন্ত আমরা ডাইরেক্ট পৌঁছতে পারবো না, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিব। হ্যাঁ যারা হচ্ছে আপনার ওই দেব দেবীগুলো যেগুলোর নামে যে ওদ্দামওয়ালা, সোয়াওয়ালা, ইয়াগুসওয়া, নাসর, এইগুলো এই যুগের দেবতা বা দেবী ছিল। যত মুশরিকরা পৌত্তলিকরা আছে তারা এক আল্লাহকে বড় আল্লাহ মনে করে আর এগুলোকে ওসিলা বা মাধ্যম বা সুপারিশকারী, এরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে এসব মনে করে, সেই জন্য এবাদত বন্দিগিতে তারা কি করে, শরীক করে, কেউ বলে না, হিন্দুও বলবে না যে সরস্বতী আমাকে সৃষ্টি করে, দুর্গা আমাকে সৃষ্টি করে, কি বলবে? হ্যাঁ, এদের উপাসনা করি, এদের মাধ্যমে পরমেশ্বরকে পাবো, ঈশ্বরকে পাবো, হ্যাঁ ভগবানকে পাবো, যেই ভাষা দিয়ে বলুক না কেন, বলে না বলে না, ওপরওয়ালাকে পাবো। এইভাবে মুশরিকরা যুগ যুগ শিরক করেছে। তাহলে নবী রসুলগণের কাফের মুশরিক জাতি যে তাদের জাতিরা ছিল, তাদের সাথে দ্বন্দ্ব স্রষ্টা নিয়েছিল না, রব নিয়েছিল না, মালিক নিয়েছিল না, হ্যাঁ কি নিয়েছিল, মাবুদ উপাস্য, কি একমাত্র উপাসনা ইবাদত বন্দেগী কার করতে হবে? আম্বিয়া রসুলগণের দাওয়াত হচ্ছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ইবাদত করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আর তাদের কথা ছিল যে না, এটা হতে পারে না, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আরে বহু ইলাহ বহু উপাস্য আছে, একটা কি করে হইতে পারে, ইন্না হাযালা শাইউন আজাব, এটা তো আশ্চর্য কথা, এটা মানে নেওয়া যায় না। সূরা সাদে এ বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন। এখন এই আয়াতে খণ্ডন আছে, সহি ব্যাখ্যাটা তাহলে কি বললাম, যে দিন কায়েম মানে হচ্ছে মূল বিষয় দিনের হচ্ছে এবাদত বন্দীগীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা, কি এবাদত বন্দীগীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা, আর তার সাথে সাথে রুবুবিয়াতও থাকতে হবে, আসমা সিফাতও থাকতে হবে। তৌহিদ কত প্রকার? তিন প্রকার, তৌহিদে রুবুবিয়া, তৌহিদে উলুহিয়া, তৌহিদুল আসমা সিফাত, তিন রকমেরই তৌহিদ থাকতে হবে। কিন্তু বিশেষ করে কাফের জাতিদের সাথে নবী রাসূলের দ্বন্দ্ব বা আমাদেরও দ্বন্দ্ব, হ্যাঁ এমনকি মাজার পূজারীদের সাথে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে এক আল্লাহ না দুই আল্লাহ না তিন আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নেই। হ্যাঁ, স্রষ্টা কে না, কেউ বলে না যে জিলানি সৃষ্টিকর্তা, কেউ বলে না যে খাজা বাবা সৃষ্টিকর্তা, হ্যাঁ বরং ইবাদত বন্দেগীতে শরীক করে থাকে, সিজদাতে শরীক করে থাকে, সিজদা তাজিমে ওলিয়া ওলিয়ার জন্য, সিজদা ইবাদত আল্লাহর জন্য, দোয়া সরাসরি করলে আল্লাহর কাছে পৌঁছিবে না, এদের মাধ্যমে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবো, ঠিক না? তো দ্বন্দ্ব যুগে যুগে নবী রসুলগণের চলেছে তৌহিদুল উলুহিয়া। তো আমাদের সহি ব্যাখ্যা হচ্ছে আন আকিমুদ্দিন, সমস্ত নবীদেরকে, পাঁচ নবীকে আল্লাহ বলছেন আলাইহিমুসসালাম, তোমরা দিন কায়েম করো মানে তৌহিদ প্রতিষ্ঠা করো, কি করো, তৌহিদ প্রতিষ্ঠা করো। আর তারা বলছে যে আন আকিমুদ্দিন মানে কি করো, রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নাও, জি, কারণ অন্যরা অসৎ, তোমরা ওদের সাথে ভালো, সুতরাং ভালো লোকেরা তোমরা যেইভাবে হোক না কেন, মাধ্যম যদি ইহুদিদেরও বানানো গণতন্ত্র হয় তাও অসুবিধা নাই, কিন্তু টার্গেটটা ঠিক আছে, টার্গেটটা, টার্গেট হচ্ছে ক্ষমতা ভালো মানুষের দখল করা, আর মাধ্যমটা যদিও আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তারপরে অসুবিধাটা নেই। আমি এর উদাহরণ মাঝে মাঝে আপনাদেরকে দিয়েছি, এটা ঠিক কেমন, এটা ওই রকমই যে একটা লোক সাদকা খেরাত করতে চাইছে, গরিবরা খেতে পায় না, আর পয়সাওয়ালাদের কাছে অনেক পয়সা, অনেক পয়সা, এরা দানও করতে চায় না। তখন একদল মাঝখানে বেরোলো যে এই পয়সাওয়ালাদের চুরি ডাকাতি করো, ছিনতাই করো, আর চুরি ডাকাতি ছিনতাই করে একটা পয়সা আমরা নিজে খাবো না, বাকি গরিব মিসকিন যারা আছে ওরা সবকে খাওয়াবো, বুঝা গেছে না, গরিব মিসকিনকে খাওয়াবো, কাজটা ভালো না মন্দ, কাজটা তো ভালো মানে টার্গেটটা ভালো, কিন্তু পন্থাটা নিজের পকেট থেকে নয়, নিজে না খেয়ে খাও, ইউসেরুনা আলা আনফুসিহিম, না বরং এই ধনী লোকের অনেক পয়সা রেখে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে খাওয়াবো গরিবদেরকে, কি মেনে নেবেন আপনারা যে কাজটা সবের, তরিকাটাও সবের, কাজটা সবের আর তরিকাটাও সবের, নাকি? ঠিক ওই রকমই গণতান্ত্রিক পদ্ধতিতে হইলেও আর নিজেকে ক্যান্ডিডেট হিসেবে, হ্যাঁ নিজেকে মানুষের কাছে শো করে, ভাই আপনাদের খেদমতের সুযোগ দেন আর দিন কায়েম করব, আমাকে ভোটটা দেন, অথচ নেতৃত্বে চেয়ে নেওয়া, আমাকে নেতা বানান, আমাকে পদে পৌঁছান, নেতৃত্বে পৌঁছান, এটা হাদিসে হুকুম আছে না নিষেধ আছে? লা তাস আলিল ইমারাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেতৃত্ব চেয়ে নিও না, এটা আর একটা বিষয়। জি, তাহলে সহি ব্যাখ্যা শুনলেন যে আনাকিমুদ্দিন মানে তৌহিদ প্রতিষ্ঠা করো, এটা হচ্ছে তৌহিদ মূল, আর তৌহিদ প্রতিষ্ঠা প্রথম হবে আর এই তৌহিদের ভিত্তিতে সুন্নাহ প্রতিষ্ঠা হবে, সুতরাং তৌহিদ প্রতিষ্ঠা হলে শিরক মুক্ত হবে ব্যক্তি, সমাজ, দেশ, আর সুন্নাহ প্রতিষ্ঠা হলে বিদাত নির্মূল হবে, আর যখন তৌহিদ প্রতিষ্ঠা হবে তখন পাঁচ ওয়াক্ত সালাত কায়েম হবে, আর তখন ভালো কাজ হতে থাকবে, মন্দ কাজ কমতে থাকবে, আর তারপরে দেশে যতগুলি ভালো কাজ আল্লাহ বলেছেন ভালো কাজ হবে আর মন্দ কাজ কমবে, এটা হচ্ছে দিন কায়েম। কিন্তু দিন কায়েমের মূল বিষয় হচ্ছে আবার বলছি কি, তৌহিদ। কি তৌহিদ? আর বিশেষ করে যেই তৌহিদে দ্বন্দ্ব ছিল কাফের জাতির আম্বিয়া রসুলগণের সাথে, সেটা হচ্ছে তৌহিদ ইবাদত বন্দিগির ক্ষেত্রে। ইবাদত কি ভাগযোগ করে দেওয়া যাবে কি না, ওলি আউলিয়াকে, গৌস কুতুবকে আর দুর্গা দরগাকে? মুশরিকেরা বলে যে দেওয়া যাবে, আর আম্বিয়া রসুলগণ বলেছেন না কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, একমাত্র আল্লাহকে। এখন সমাধান আমাদের ব্যাখ্যা ঠিক, হ্যাঁ এটাই সাহাবাই কেরামদের ব্যাখ্যা, এটাই তাবেইন, এটাই তাবা তাবেইন, এটাই যুগ যুগ ধরে চোদ্দশো বছরের এটা সহি ব্যাখ্যা। না একামতের দিন মানে হুকুমতে যাওয়া, গদি দখল করা, এটা ঠিক ব্যাখ্যা, বুঝবো কেমন করে? হ্যাঁ এখন তো ভাগ হয়ে যাবেন আপনারা, তাই না? তাহলে প্রমাণ করতে হবে যে কোনটা ঠিক। তারপরে আয়াতটা পড়েন, এইখানেই স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন মুশরিকদের জন্য বড়ই কঠিন, বড়ই মুশকিল, মুশরিকদের মেনে নেওয়া বড়ই মুশকিল। মা তাদ ওহম হেলেই হে, হে নবী যেই দিকে তুমি ডাকছো তাদেরকে, যেইটি তোমার দাওয়াতের মূল বিষয়বস্তু সেটা মুশরিকদের মেনে নেওয়া কি সহজ না কঠিন? কঠিন। এখন প্রশ্ন বুঝেন, এইটুকু বুঝে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে যে মুশরিকদের জন্য কোনটা কাজ কঠিন ছিল। কাজ আমাদের সামনে দুটা, একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতৃত্ব দিয়ে দেওয়া, যেটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের আকিমউদ্দিনের, আর আরেকটা হচ্ছে যে সমস্ত দেব দেবীর পূজা নিশ্চিন্ন করে দিয়ে একবার নিজের হাতে এই সব মূর্তিকে প্রতিমাকে ভেঙে ফেলে দিয়ে গুড়িয়ে দিয়ে কার ইবাদত করা? এক আল্লাহর ইবাদতবন্দি করা, সিজদা আল্লাহর, জবাই আল্লাহর জন্য, মান্নত করা আল্লাহর জন্য, কাবার চারিদিক থেকে অডাও নিশ্চিন্ন করো, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এই 360টি মূর্তিকে, বাড়িতে ঘরে ঘরে যত দেব দেবীর মূর্তি আছে সবগুলিকে নিশ্চিন্ন করা। মক্কার মুশরিকদের জন্য কাবরা কোনটা মুশকিল ছিল বলেন? আপনারাই বলেন, যেটা মুশকিল ছিল সেটা হচ্ছে এর ব্যাখ্যা, আকিমুদ্দিনের ব্যাখ্যা। কোনটা মুশকিল ছিল, নবীকে গদি দেওয়াটা মুশকিল ছিল নাকি নবী সাল্লামের এই ডিমান্ড যে আনে আবুদুল্লাহ, সেজদা আল্লাহর, দোয়া আল্লাহর, আল্লাহ ছাড়া অন্যকে অন্যকে ডাকা যাবে না, অন্যের কাছে সেজদা করা, অন্যের জন্য জবাই করা যাবে না, কোনটা? তৌহিদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা মক্কার মুশরিকদের জন্য মুশকিল ছিল, যুগে যুগে নবীর উম্মত কাফেরদের জন্য মুশকিল ছিল, নাকি ক্ষমতা দেওয়াটা মুশকিল ছিল? তাওহীদ প্রতিষ্ঠা করাটা মুশকিল ছিল, এই জন্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কাছে তারা কখনো প্রস্তাব করেনি যে মোহাম্মদ তুমি কি চাও, তুমি যদি চাও যে আমরা এই দেব দেবীগুলোকে সবকে গুড়িয়ে দিচ্ছি, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি, আর এক আল্লাহর ইবাদত করছি, মেনে নিচ্ছি, বলেছে কখনো মক্কার মুশরিকরা? বলেছে? বলেনি। কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের কাছে একাধিকবার প্রস্তাব পাঠিয়েছে, হ্যাঁ অনেকবারই প্রস্তাব পড়েছে, মোহাম্মদ কি চাও তুমি, তুমি রাজত্ব চাও? নিজে থেকে নবী সাল্লামকে ইশারা ইঙ্গিত করাও লাগে নাই, বরং তার কি করেছে, প্রস্তাব পাঠিয়েছে, সরাসরি বলেছে, মাধ্যম দিয়ে বলে পাঠিয়েছে। এর মর্মে দুটি রেওয়ায়াত আপনাদেরকে শোনাই। জি হ্যাঁ, কাবুরা আল মুশরিকিন, এই যে তাফসীর, এই ব্যাখ্যাটা শেখ সফিউর রহমান মোবারক পুরি রাহিমাহুল্লাহ তিনি আমাদের ক্লাসে বলেছিলেন যে যেটা মক্কার মুশরিকদেরকে মুশকিল লেগেছে সেটাই হচ্ছে আকিমউদ্দিনের তাফসীর। বুঝতে পেরেছেন? মক্কার মুশরিকদেরকে মুশকিল লেগেছে এই শিরক মুক্ত সমাজ করা, আর এই দেবদেবীর পূজা শেষ করা, গাইরুল্লাহর পূজাকে নিশ্চিন্ন করা, নির্মূল করা, এটা অসম্ভব ছিল তাদের জন্য, এইটা মেনে নিতে পারেনি মুহাম্মাদের, তাহলে আমাদের ধর্মকর্ম সব শেষ করে দিবে, আজাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এটা হইতেই পারে না। কথা বোঝা গেছে কিনা? পক্ষান্তরে নেতৃত্বের ক্ষেত্রে হ্যাঁ চাইতে হয়নি, ইঙ্গিত করতে হয়নি, বরং প্রস্তাব এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শুনবেন রেওয়ায়াত, শুনেন এই রেওয়ায়াত আগে শুনিয়ে দিই, আর তারপরে হাদিসগুলি দিন কাকে বলে। হাদিসে দিন কাকে বলা হয়েছে এই মর্মে হাদিস শোনাব। সময় চলে যাচ্ছে, যদি গুরুত্বপূর্ণ আলোচনা, আর আজকে এই বিষয়টি শেষ করব। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাই তার কিতাবে বর্ণনা করেছেন সনানে কুবরা বাইহাকীতে, এবং অন্য অন্যরাও এই রেওয়ায়ত বর্ণনা করেছেন। তারপরে তার দাওয়াত দেওয়া যে শুরু করলেন লোকজনের মাঝে, হাওয়ালা কুফারা কুরাইশ আই ইউনাফিরুন নাসা মিন ইনদি, তখন কুরাইশের কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে লোকজনকে দূরে সরাবার চেষ্টা করলেন বিভিন্ন ভাবে, বিভিন্ন স্তরে, যে প্রথম হেউ প্রতিপন্ন করে, তারপরে রহস্য মজাক আর ঠাট্টা করে, উপহাস করে, তুচ্ছ মনে করে, আর সেটাতে হইল না, তখন কি করে প্রলোভন দিয়ে, টোপ দিয়ে, যে দেখি মোহাম্মদকে রাজি করা যায় কিনা, এই প্রলোভনের যুগে এই প্রস্তাবগুলি আসছে। যখন লোভের ক্ষেত্রে নবী সাল্লাম তাদের সাথে আসলেন না সমঝো, তাই তখন একে তো লোভ দিয়ে পারা গেল না রে, তাহলে কি করতে হবে, এখন ডান্ডা দিয়ে সোজা করতে হবে, তখন জুলম অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। জি বলছেন যে লোকজনকে দূরে সরাবার চেষ্টা করলো, ফাকালু, সুতরাং তারা বলল যে সাহিরুন, মোহাম্মদ হচ্ছে জাদুকর, কাহিন, উনি হচ্ছে গণক, আবার কেউ বলল যে পাগল, এরকম। লাকিন্নাহুম ওয়াজাদু আন্না আতবাহু ইয়াজিদুন ওয়ালা ইয়ানকুসুন, তারপর হেউ টেউ কইরে একে পাগল বলে, আর জাদুকর বলে, আর গণক বলে, কোন কাজ হচ্ছে না, লোকজন বাড়তি আছে মুসলিম, হ্যাঁ কমে না, ফাজতামা রায়হুম আলা ইয়ুগরুহু বিমালিন ওয়া দুনিয়া, তখন তার একটা মিটিং করলো মক্কার মুশরিকেরা, যে একে প্রলোভন দাও পয়সার এবং দুনিয়ার, দুনিয়া হচ্ছে ধন দৌলত, দুনিয়া হচ্ছে নেতৃত্ব, দুনিয়া হচ্ছে নারী, দুনিয়া হচ্ছে নারী, এই তিনটি প্রস্তাব আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফারসালু ইলাইহি হুসাইন ইবনে মুনজির আল খুজাই, হুসাইন বিন মুনজির আল খুজাই নামক এক ব্যক্তিকে তারা পাঠালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াকানা মিন কিবারিহি, মক্কার বড় একজন নেতা সে ছিল। আর কোন কোন রওয়ায়েতে আছে যে ওয়ালিদ বিন মুগিরাকে পাঠিয়েছিল, যে বড় একজন ধনাঢ্য ব্যক্তি মক্কার ছিল, অথবা ওতুবা ছিল, ওতুবা জি ওয়ালিদ বড়ই পাহলোয়ান লোক, বড়ই বীর বাহাদুর ছিল, এর বাবা ছিল ওতুবা, এই ওতুবাকে পাঠাইল। ফালাম্মা দাখালা আলী হুসাইন, এ হুসাইন অথবা ওয়ালিদ ওতুবা হতে পারে, তিনজন তিনবার করে এসছে, কারণ কয়েকবার করে এই প্রস্তাব টোপ এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে ফাররাকতা জামাতানা, আমাদের এই যে দল একটা টিম ছিল মক্কার লোকের মধ্যে, ঐক্য ছিল, ঐক্যকে তুমি ছিন্ন ভিন্ন করে দিলে, অসত্যতা সামলানা, আর আমাদের যে একতা ছিল একতাকে তোমার চূর্ণ বিচ্ছিন্ন, তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিলে, ও ফালতা ফালতা, তুমি এই করলে এই করলে এই করলে, তুমি এগুলো করলে কি করলে, তুমি তুমি আমাদের বংশের লোক, গোত্রের লোক, কি করলে এগুলো তুমি, এইসব করতে লাগলো। তারপরে প্রস্তাব করছে, বলছে ফাইন কুন্তা তুরিদু মালান, পয়সা চাও মোহাম্মদ, এতিমের ছেলে, গরিব ছেলে, তুমি পয়সা লাগতে পারে, অসুবিধা নেই, পয়সা চাও, জামানা লাকা, তোমার জন্য কালেকশন করছি, কালেকশন করছি, এক এক হাজার রিয়াল করে যদি আপনার জমা করেন কত টাকা হয়ে যাবে, অনেক মানুষকে কিনে ফেলতে পারবেন না, তাই না? নবী সাল্লামকে তারা খরিদ করার চেষ্টা করেছিল, হাত্তা তখন আকসারানা মালান, এমন পয়সা কালেকশন করে দিব যে আমাদের মক্কায় সবচেয়ে ধনাঢ্য তুমি হয়ে যাবে, সবচেয়ে মালদার তুমি হয়ে যাবে। ওয়াইন আরাদতা নিসান, তুমি স্ত্রী চাও সুন্দরী সুন্দরী, যাওয়াজনাকা আজমালান নিসা, শুধু স্ত্রী না, তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী সুশ্রী রমণীর সাথে তোমার বিয়ে দেব, বাস তুমি চয়েস করো যে কার মেয়েকে তুমি বিয়ে করবে, কত টাকা লাগবে বিয়ে করতে, কি লাগবে, সব আমরা দায়িত্ব নেব। আজমালান নিসা, নারী দিয়েও পারল না। ওয়াইন কুনতা তুরিদু মুলকান, তৃতীয় প্রস্তাব, তুমি যদি রাজত্ব চাও, কারণ অনেকে এই ধরনের কাজগুলি করে, কি হতে চাই, নেতা হতে চাই, তোরা ভাবলে যে হতে পারে যে মোহাম্মদ আমাদের আসলে নেতা হতে চাই, গরিবের ছেলে যেতে চাই উপরে, সহজে তো যেতে পারবে না, তো ধর্মের দোহাই দিয়ে হয়তো যেতে চাই সে, তুমি যদি রাজত্ব চাও, মাল্লাক নাকা আলাইনা, আমাদের রাজা বাদশাহ তোমাকে বানিয়ে দেব, মাল্লাক নাকা আলাইনা, জি ওমাজাফি কালামেহি ওয়াইগরাইহি, এইরকম কথা বলতেই থাকলো আর প্রলোভন দিতেই থাকলো। ওয়া নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনসে তেলে, নবী সাল্লাল্লাহু চুপ করে শুনছেন, চুপ করে শুনছেন, কোন কথা না বলে। ফালামান তাহমিন কালামি, কথা যখন বলা শেষ, চুপ হয়ে গেছে। কালালহু আফারাতা ইয়া আবা ইমরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তোমার হয়েছে, বলা হয়েছে বলছেন নাম হ্যাঁ আমাদের বলা হয়ে গেছে, এখন তুমি উত্তর দাও কোনটা চাও তুমি। কালা ফাজেমনি আম্মা সালুক, তোমাকে প্রশ্ন করেছি তুমি উত্তর দাও। কালা সাল আম্মা বাদালাক, আমার কিছু প্রশ্ন আছে তোমাকে উত্তর দিতে হবে। তো বলছে ঠিক আছে জিজ্ঞাসা করো অসুবিধা নেই। কালা ইয়াবা ইমরান আবু ইমরান, এই যে এর কুনিয়ত হুসাইন বিন মুনজির খুজাইর, যে জিজ্ঞেস করো অসুবিধা নেই। আবু ইমরান কে নবী সাল্লাম বললেন কাম ইলাহান তাবুদু, আচ্ছা বলো তো কত মাবুদের তোমরা পূজা করো, তোমাদের মাবুদ সংখ্যা কত। কালা আবুদু সাবআতান সিত্তাতান ফিল আরদি ওয়া ওয়াহিদান ফিস সামা, আমরা সাত মাবুদের পূজা করি, ছয়টা জমিনে আছে আর একটা আকাশে আছে। এক মাবুদ আকাশে আর ছয় মাবুদ কোথায়? জমিনে। আর এগুলো সব ছোটখাটো, 360টা বাকিগুলো যা আছে এগুলো সব ছোটখাটো কুদ্র সব। জি ধরেন একটা মন্ত্রী আর তারপরে বাকি সব এমপি টেম্পি সব আছে, এইরকম করে দিয়েছে ওরা ধর্মকর্মকে। কালা ফায়দা হালাকাল মালমান্তাদু, নবী সাল বলে আচ্ছা যখন তোমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যায় তখন কাকে ডাকো, ওই বড় ওই আকাশেরটাকে ডাকো না এই ছয়টাকে ডাকো? জি তাহলে আদুল্লাযী ফিস সামা, আমরা দোয়া করি বা ডাকে আহ্বান করি যিনি আকাশ আছেন, কারণ উনি বড়। এই জন্য কালা ফাইজান কাতাল কাতুর মান্তাদু, যখন অনাবৃষ্টি শুরু হয় বছরকে বছর আরব দেশে বৃষ্টি হয় না, কাকে কার কাছে দোয়া করো কাকে ডাকো? কালা আদুল্লাযী ফিস সামা, যিনি আকাশ আছেন তাকে ডাকি, উপরওয়ালাকে হিন্দুদের মাঝে, তাই না? জি হ্যাঁ। কালা ফাইজা জাল এহাল, যখন ক্ষুধার্ত হয় ছেলে মেয়েরা অনাহারে বাড়িতে খাবার নেই মরছে না খেয়ে, তখন মন্তাদু কাকে ডাকো? কাল আদুল্লাযী ফিস সামায়, ওই উপরওয়ালাকে ডাকি, আকাশওয়ালাকে ডাকি। কাল ফায়াস্তাজিবু লাকা ওয়াহদাহু আম ইয়াস্তাজিবুনা লাকা কুল্লুহুম, উপরওয়ালাকে যখন ডাকো তিনি একাই তোমাদের ডাকে সাড়া দেন দোয়া শোনেন, নাকি তোমার ধারণা যে এই ছয়টাও তোমাদের দোয়া শোনেনি? জি যে ছয়টা এখানে আছে জমিনে আর আল্লাহ উপরে, তো সাত জনেই শোনেন নাকি একমাত্র যে আল্লাহকে ডাকছো যিনি আকাশ আর তিনি একাই তোমাদের দোয়া কবুল করেন? কালা বালিয়াস্তা জি ওয়াদাহু, না না না, এরা কি করতে পারে? এদের না উপাসনা পূজা করছি কিন্তু আসলে আমাদের ডাক শোনেন কে? আসমানওয়ালা। জি কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদাহু ওয়া ইউনিমু আলাইকা ওয়াহদাহু ওয়া তুশরিকুহুম ফি শুকরে আম আন্নাকা তাখাফু আন ইগলিবু আলাইকা। আচ্ছা বলো তো তুমি যখন বলছো যে দোয়া তোমরা সেই আকাশওয়ালার কাছেই করো আর তিনি একাই তোমাদের ডাকে সাড়া দেন দোয়া কবুল করেন, তাহলে তোমাদের ডাকে সাড়া দিলেন ওই আসমানওয়ালায় আল্লাহ, হ্যাঁ, আর তোমাদের ওপর যত নিয়ামত তা হচ্ছে কার? আকাশওয়ালার। আর এবাদত বন্দিগির সময় এই ছয়টাকে আল্লাহর সাথে শরীক করে দিলেন, এরা দোয়াও শুনল না ডাকে সাড়াও দিল না আর এদেরকে ডাকো না দুর্দিনে, তো আবার শুকরিয়ার সময় কেন এদেরকে শরীক করলে? শুকরিয়াতে শরিক করলে নাকি এই ছয়টাকে ভয় করছো যে শুধু শুধু যদি আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত বন্দেগী করি তো এরা অসন্তুষ্ট হয়ে গিয়ে আমাদের উপরে মার পড়ে যাবে? যেমন বলে না, হ্যাঁ, হিন্দুরা বলে যে দেবতা দেব দেবীর মার পড়েছে, মাজার পূজারে বলে যে অমুক পীর সাহেবের মাজারে যেত আর এবার চাঁদো চড়াতে যায়নি ওই জন্য এই ক্ষয়ক্ষতিটা হয়েছে, তো এইরকম এই ভয়ে তোমরা তাই করছো নাকি? কালা হোসেন হোসেন, না না না, ওইটা ভয় না, মায়াক দেরু না আলি, হ্যাঁ এটা করতে পারবে না, কারণ আল্লাহ যখন আসমান আল্লাহ ঠিক আছে এই ছয়টা কিছু করতে পারবে না। জি হ্যাঁ, এরা পারবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া হুসাইন আসলিম, হুসাইনকে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাইন মুসলমান হয়ে যাও, তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। ও আল্লামাকা কালিমাত ইয়ানফাউকা আল্লাহু বিহিন্না, তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি আল্লাহ তোমাকে তার দ্বারা লাভবান করবে, উপকৃত করবেন, তুমি মুসলিম হয়ে যাও। কেউ কেউ বলেছে এই লোকটি মুসলমান হয়ে গেছিল পরে আর নবী সাল্লাম তাকে দোয়া শিখিয়েছিলেন, এই হচ্ছে ঘটনা। তো নবী সাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছিলেন হন নাই। আর একটি রেওয়ায়ত শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একবার প্রস্তাব আসলো, কার মাধ্যমে? চাচা আবু তালেবের মাধ্যমে, কারণ চাচা আবু তালেবের কারণে একটু চক্ষু লজ্জায় তারা নবী সাল্লাম গায়ে হাত দিত না। দুর্বল শাহ বেলাল আম্মার তারপরে আপনার ইয়াসির সুমাইয়া জুলম অত্যাচার চলতে আছে দুর্বলদের উপর, কিন্তু মোহাম্মদের গায়ে হাত দেওয়ার সাহস হয় না। কেন? আবু তালেবের শ্রদ্ধা, এটা আবু তালেবের ভাতিজা আর আবু তালেব খুব ভালোবাসে, যদিও ইসলাম গ্রহণ করেনি আবু তালেব, কিন্তু আবু তালেব ভাতিজাকে খুব ভালোবাসে, দেখাশোনা করে, খুব খেয়াল রাখে। আবু তালেব বললো দেখো আবু তালেব তোমাকে খুব আমরা শ্রদ্ধা করি, মক্কার কাফেররা সব বললো, কিন্তু তোমার ভাতি যা চরম বাড়াবাড়ি করছে, কিছুই মানতে চাই না, কত প্রস্তাব পাঠালাম মানতে চাই না, এখন তোমার মাধ্যমে একটা প্রস্তাব হয় যে প্রস্তাবগুলি দিয়েছি নিয়ে নে, হ্যাঁ তাকে নেতা বানিয়ে দি, নেতা হয়ে যাক আমাদের অসুবিধা না, আর এই সব কথা যে বলছে আমাদের ধর্মটা ভুল আর এক আল্লাহর ইবাদত করতে হবে এই কথাগুলি বাদ দি, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলা চলবে না, আমরা যে ধর্মকর্ম করছি লাতুজ্জা মানাতের ধর্মকর্ম এই সব পূজার বিরুদ্ধে কথা বলা চলবে না। ওই সময় চাচাও নরম হয়ে গেছে কাফেরদের কাছে, যদি তোমার ভাতিজা ধমক দিয়েছে তোমার ভাতিজা এবার লাস্ট ওয়ার্নিং যদি শোনে শোনে, আর না হলে যা ইচ্ছা তা আমরা করে নেব। এখন কিন্তু আবু তালেব তোমার দিকে অনেকদিন দেখে থাকলে আর তোমার দিকে দেখে থাকবো না, এখন আমাদের যা ইচ্ছা তাই করে নেব। ভয় পেলেন যে কি জানি ভাতিজার গায়ে হাত দিয়ে দেয়, কখন মেরে দেয়। ভাতিজার কাছে এসে বলছে, বাবারি আর তোমার জন্য আমি কিছুই করতে পারছি না, খুব চাপের মুখে আছি, তুমি একটা কিছু মেনেই নাও, যেগুলি বলছে একটা মেনেই নাও, অসুবিধা কি, হ্যাঁ কিছু ডিসকাউন্ট দেয়, একটা প্রস্তাব তাদের নিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি চোখে ঝরঝর করে পানি চলে আসলো, আর বললেন যে চাচা আপনি যদি না পারেন তো আমার সহযোগিতা করিয়েন না, কোনো অসুবিধা নাই, কিন্তু যে প্রস্তাব আপনি বলছেন আর তারা যেটা বলেছে, ওয়াল্লাহি আম্মি আল্লাহর কসম করে বলছি হে চাচা, লাওয়াদা উশামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি শামালি আলান আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহু আল্লাহু আও আহলিকা দুনাহু মা তারাকতু, আল্লাহর কসম করে বলছি তারা আমাকে রাজত্ব কেন আর সুন্দরী রমণী কেন আর সবচেয়ে বেশি ধন সম্পদ আমার জন্য কালেকশন করে দিবে এই সব প্রস্তাব কেন, আমার যদি এক ডান হাতে সূর্য দিয়ে দেয় আর বাম হাতে চন্দ্র এনে দিয়ে দেয় যেটা অসম্ভব, আর এই কন্ডিশনে এই শর্তে যে আমি এই দিনের কাজ তৌহিদের কথা ছেড়ে দেব, শিরকের বিরুদ্ধে বলা ছেড়ে দেব, দেবদেবী পূজা থেকে সতর্ক নিষেধ করব, এইটা তারা চায় না, আমি মানব না, হাত্তা ইউযহে রাহুল্লাহ, হয় আল্লাহ আমার দিনকে বিজয় দান করবেন যেই দিন আমার মাধ্যমে এসেছে, আর না হলে এই দিনের খেদমত করতে করতে আমি ধ্বংস হয়ে যাব, মরে যাব তাদের হাতে, কিন্তু আমি ছাড়ব না এই দিন এবং এই দিনের দাওয়াত আমি ছেড়ে দেব না, মা তারাক তু কোশ্চিন কালে আমি ছাড়ব না, আল্লাহর কসম করে বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেতৃত্ব মদিনায় মক্কায় 13 বছর থেকে তারপরে মদিনায় আসার পরে দীর্ঘ সময় লেগেছে, বদর হয়েছে, ওহদ হয়েছে, খন্দক হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, তারপরে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজরিতে, 8 বছর আর 13 বছর কতদিন, হ্যাঁ 21 বছর কেন লাগাইতে যাবেন যেখানে মক্কাতে অনেক আগেই কি পাওয়া গেছিল, ভুল একামতের দিন পাওয়া গেছিল, যে একামতের দিনের ভুল ব্যাখ্যা সেটা কি, ক্ষমতার মালিক হওয়া, তো ক্ষমতার মালিকানা তো মক্কাতেই পাওয়া গেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামাকে ছেড়ে দিয়ে চলে আসলেন আর আসার পরে 21 বছর বিলম্ব করে এখানে এসে, হ্যাঁ তারপরে তখন মক্কা বিজয়ের মাধ্যমে তখন তিনি দিনের সর্বস্তরে যেসব ইসলামের বিধিবিধান আছে তখন কায়েম হওয়া শুরু হইল মক্কাতেও, মদিনায় তার আগেও শুরু হয়ে গেছিল কিন্তু মক্কাতে মক্কা বিজয়ের পরই সেসবের বাস্তবায়ন হলো, হলো না হলো না, এত লেট কেন করলেন, হ্যাঁ এত লোট কেন করলেন, যদি ইসলামের একামতি দিনের ব্যাখ্যায় যদি এটা হয় ক্ষমতায় আসা তাহলে ওটা তো অনেক আগে পাচ্ছিলেন, লেট করলেন গুনাগার না, নাউজুবিল্লাহ, চিন্তা করুন তো দেখি। দিন কাকে বলে আর দিনের মূল বিষয়কে, দিনের মূল বিষয় বুঝি, দিনের মূল বিষয় হচ্ছে তৌহিদ, মূল বিষয় হচ্ছে তৌহিদ, দিনের মূল বিষয় হুকুম নয়, রাজত্ব না, জি হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেই, মূল বিষয় হচ্ছে তৌহিদ, এই যে তিন প্রকারের তৌহিদ। এখন একটি হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিস সবার জানা আছে কিন্তু একামতের দিনের ক্ষেত্রে শক্তিশালী দলিল, এটা হয়তো আপনাদের ব্রেনে নেই, শুনেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, সহিহ মুসলিমের কিতাবুল ইমান প্রথম চ্যাপ্টারের 9 নম্বর হাদিস, বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইনামা নাহনু জুলুসু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আমরা বসেছিলাম, হঠাৎ করে একজন লোক আসলো, অপরিচিত লোক, শদীদ বিআজি সিয়াব, তার কাপড় একেবারে ধবধবে সাদা, শদীদ সওয়াদি শার, তার চুলগুলি একেবারে খুশখসে কালো, লায়ুর আলি আসারু সাফার, বাইরে থেকে যে এসেছে তাও বোঝা যায় না, এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, বাইরে থেকে আসলে ধুলো ময়লা লেগে থাকবে কিচ্ছু নেই, ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, আর কাছের লোক যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বাড়ি থেকে সরাসরি এক্ষুনি বেরিয়ে এসছে মসজিদে নববীতে, তাহলে আমরা চিনবো মদিনা, তখন ছোট তা আমরাও চিনছি না, এই লোক এই পোশাক নিয়ে আসলো আবার চিনতেও পারছি না, কে সেই লোক, হাত্তা জালা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে বসে গেলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি যে বসেছিলেন হ্যাঁ হাঁটুতে ভর দিয়ে, যেমন আমরা তাসাহুদে বৈঠকে বসি ওইভাবে বসে গেলেন উনি, ওই যে আসলেন আগন্তুক ব্যক্তি। আর তারপর রানের উপর দুই হাত রেখে দিলেন আর বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতেও সাহাবীরা অবাক, আমরা তো ইয়া মুহাম্মদ বলি না, ইয়া রাসূল আল্লাহ বলি, হ্যাঁ ইয়া নবী আল্লাহ বলি, ইয়া মুহাম্মদ বলে জিজ্ঞেস করছি আবার কে? আখবরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন, ছিলেন কে এই ব্যক্তি? জিবরীল আলাইহিস সালাম। জানা আছে না হাদিস থেকে হাদিসে জিবরীল বলে জানা যায়। প্রশ্ন করেছিলেন পাঁচটি, পাঁচটির মধ্যে প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, তারপরে ইমান সম্পর্কে, তারপরে এহসান সম্পর্কে। এই তিনটি হচ্ছে দিনের মারাতিব, মানে দিনের আকিদার কিতাব। আলহামদুলিল্লাহ যারা পড়াশোনা করছেন করছে, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় দিনের স্তর কয়টি, কি বলবেন? তিনটি। কি কি? নিচে থেকে বলবেন না উপর থেকে? মাশাআল্লাহ, মুমতাজ। ইসলাম, ইমান আর এহসান। জি জি, এহসান হচ্ছে সর্ব উচ্চ স্তর, তার নিচে ইমান, তার নিচে হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ বলছেন যে বেদুইনরা সদ্য সদ্য এখন ইসলাম গ্রহণ করেছে, তাদের সম্পর্কে তারা এসে বলতে যে আমার না ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা ইমান নিয়ে এসেছি। আল্লাহ বলে কালাতিল আরাব আমান না, এই বেদুইন গুলো যাযাবর গুলো এসে বলে আমরা ইমান নিয়ে এসেছি। বললাম তো মেনু, হে নবী ওদেরকে বলো যে তোমরা এখনো লাম তো মেনু ইমান নিয়ে আসনি, ওয়ালাকিন কুলু আসলাম, না বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আসলাম না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ইমান যথাযথভাবে তোমাদের হৃদয়ে প্রবেশ করে নাই। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে ইসলাম, তারপরে ইমান, আর তারপরে ইহসান। কিন্তু যখন শুধু ইসলাম বলবো তো শুধু ইসলামের এই পাঁচটা রুকন করে মুসলিম হয়ে যাবে না, ইমানগুলোও লাগবে, ইমানের যে ছয়টি আছে তাও লাগবে। বোঝা গেছে না? আর তার উপরে হচ্ছে এহসানের স্তর, যেটা হচ্ছে নিষ্ঠা, যেটা হচ্ছে নিষ্ঠা। এহসান মানে ইখলাস বা নিষ্ঠা। পাঁচটি প্রশ্নের এই তিনটি ছিল, আর কি ছিল? কিয়ামত কখন হবে? যখন বললেন যে জিজ্ঞাসাকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি প্রশ্ন করেছিলেন, কি? যে তাহলে আখবরনি আন আমারাতিহা, লক্ষণগুলি। তখন কিছু লক্ষণ, ছোট লক্ষণগুলি রাসূলুল্লাহ বলেছিলেন, লক্ষণগুলির ব্যাখ্যাতে যাচ্ছেন। এই তিনটিতে কি কি বলা হয়েছে ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু উত্তর কি বলেছিলেন? ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, সেগুলি বলেছিলেন কি? আল ইসলামু আনতাশাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইত ইন ইসতাতা'তা এলাইহি সাবিলা। ইসলামের পাঁচটি রুকুন, কালেমা তাইয়্বা শাহাদাত দান করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, রমজান মাসের সিয়াম রোজা রাখা, আর বাইতুল্লাহ হজ সম্ভব হলে সক্ষম হলে করা। জি, তারপরে সেই লোক বলল সাদাক্তা, ঠিক বলেছেন, সত্য কথা বলেছেন। ফাজেবনা লাহু, আরো অবাক হইতে লাগলেন জারি, জিজ্ঞাসা করে যদি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, তাহলে কথাটা কেমন লাগে? হ্যাঁ, আদবের লাগে। আর এরকম কথা কোন মুসলিম বলবে? সাহাবি সাহাবি বলবে না? সাহাবি বলবে না, তাহলে তখনই কেমন লাগছে যেন, তাই না? যদি এখন আমাদের জিজ্ঞাসা করেন, অথচ আমাদের ক্ষেত্রে তেমন অসুবিধার ব্যাপার নেই, তারপর আপনার করবেন না, এটা মাসলা জিজ্ঞাসা করলেন আর তারা বলছে না না ঠিক বলেছেন ঠিক বলেছেন, তখন তো আমার একটা মাইন্ড হবে ঠিকই, যখন বলতেই পারছেন তো জিজ্ঞেস কেন করবেন তা, ঠিক না? হ্যাঁ, কিন্তু নবী, আমরা এই কাজ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করে নি, আরে তুমি বলছো সাদাক্তা, ঠিক বলেছো ঠিক বলেছো, তো তুমি জিজ্ঞাসা কেন করছো? তাহলে করেছেন, তাহলে বোঝা গেল যে আমাদের উত্তম চরিত্রবান হতে অনেক ঘাটতি আছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, দুই পক্ষ থেকে চরিত্রবান হইতে হবে, যেমন জিজ্ঞাসাকারী কো সাইল কো চরিত্রবান হইতে হবে, আদবের খেয়াল রাখতে হবে, তেমন যিনি জিজ্ঞাসিত, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, শায়খ আলেম হ্যাঁ হুজুর আর মুফতি, তাকেও আদব কায়দা আর আখলাক চরিত্রের খেয়াল রাখা উচিত। তারপরে জিজ্ঞাসা করলেন কি? কালফা আখবরনি আনিল ঈমান, আচ্ছা ঈমান সম্পর্কে বলুন তো। তখন কি বলেছিলেন? আনতুমিনু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। কয়টি? ইমানের ছয়টি রুকুন, ইমানের ছয়টি রুকুন, ইসলামের পাঁচটি, ছয় পাঁচ কতটি? এগারোটি। কেউ কালেমা পড়তে আমাদের কাছে ইসলাম গ্রহণ করতে আসলে এই ছয় পাঁচ এগারোটি আমরা আগে শিখাই, বিশেষ করে আমি এমনি কখনো কালেমা পড়াই না, যতক্ষণ পর্যন্ত ছয় পাঁচ এগারোটি জানে না, শুধু কালেমা পড়ে গেলাম কি করে হবে? কালেমা পড়ার পরে যদি দশ মিনিট পর বলে যে আপনি যে ফেরেশতা বললেন, আমি বিশ্বাস করি না, হ্যাঁ, আপনি যে আখেরাত বলে আমি বিশ্বাস করি না, হ্যাঁ আপনি যে বলেন নামাজ আমি পারবো না, তাহলে চলবে ইসলাম? তাহলে বোঝা গেল যে ছয় পাঁচ এগারোটি তার সামনে স্পষ্ট করে দেওয়ার পরে বলতে হবে যে ওকে, হ্যাঁ বলছে হ্যাঁ মানি, পাঁচটা মানি আর এই ছয়টা বিশ্বাস করি, পাঁচটার সামনে আত্মসমর্পণ যে এগুলো পালন করব, অঙ্গ প্রত্যঙ্গের কাজ এই ইসলামের কাজগুলি, আর ইমানের যে রুকুন সেগুলি হচ্ছে অন্তরের কাজ, ছিল অন্তর থেকে বিশ্বাস করব। তখন বলবো যে হ্যাঁ আন্তা মুসলিম মুমিন, এখন কালিমার শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝা গেছে না? জি, তখন মুসলিম হইল, তখন তার দিন আসলো। এখন দিন যাতে করে শক্তিশালী হয়, দিন উচ্চ স্তরের হয়, সেই জন্য হচ্ছে এহসান, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতবন্দেগী করা, আল্লাহকে সবসময় যেন দেখছেন, অথবা কমপক্ষে আল্লাহ আপনাকে সবসময় প্রত্যক্ষ করছেন, সবসময় আল্লাহ নজরে আছেন, সুতরাং একটু চিন্তা ভাবনা করে পা উঠায় কি করছেন একটু খেয়াল রাখেন, কি দেখছেন একটু খেয়াল রাখেন। যাই হোক, এই সব বলে দেওয়ার পর এহসান সম্পর্কে তৃতীয় প্রশ্ন সংক্ষেপ করে দি, ফাখবিরনি আনিল এহসান, এহসান সম্পর্কে বলুন তো। কাল আন্ত আবুদুল্লাহ কান্নাক তারাও ফাইনলাম তখন তারাও ফাইনাহু ইয়ারাক, আল্লাহর এমন ভাবে ইবাদতবন্দি করবে, ইবাদতবন্দি মানে শুধু নামাজ না, আমাদের পুরো লাইফটা চব্বিশ ঘন্টা ইবাদতের জীবন, তাহলে চব্বিশ ঘন্টা এমন আমরা কাটাবো যে কান্নাকা তারাও যেন তুমি কাকে, যেন আল্লাহকে দেখছো। এইরকম যদি উচ্চ স্তরের না হয় তাহলে ফাইনাহু, আর কমপক্ষে এতটুকু মগজে বসিয়ে রাখো ইমান যে কি ফাইনাহু ইয়ারাক, আল্লাহ দেখছেন সবসময়, সুতরাং আল্লাহর নজরের সামনে কি করে তুমি অশালীন কাজ করতে পারো, পাপ করতে পারো, অন্যায় করতে পারো, আল্লাহর সামনে শুয়ে আছো অথচ বাপের সামনে শ্বশুরের সামনে ফজরের সময় শুয়ে থাকবে না, থাকবেন শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের সামনে শুয়ে থাকবেন, আরে লাভ দিয়ে উঠবেন, নামাজ পড়ি না পড়ি তাই আজকে নামাজটা পড়তে হবে, আমার সামনে শুয়ে থাকবেন একদিন, থাকেন তো আমার সামনে পারবেন, হ্যাঁ চলেন আমার সাথে হোটেলে থাকবেন, আর বলছেন যে শেখের সামনে শুয়ে থাকবো আর আমি ফজরে যাব না, অসম্ভব ওনাদের জন্য, ঠিক না? তা আল্লাহর সামনে গোটা মাস ধরে শুয়ে থাকছেন কি করে, কোথায় আপনাদের ইমান, কোথায় দিন, যাদের অবস্থাটা এইরকম আপনাদেরকে বলছি না, এই কথাটি আমার ওই সব লোকদের জন্য যারা ফজরে যাচ্ছেন না, আল্লাহর সামনে শুয়ে থাকছেন আর আমার সামনে শুয়ে থাকতে লজ্জা আধা নামাজিরও জীবনে ফজর পড়ে না, এক রাত যদি আমার সাথে হোটেলে থাকে ও অবশ্যই নামাজ পড়তে যাবে, যাবে যাবে না, কি জন্য, শেখের নজরে খারাপ না হয়, শেখের নজরে খারাপ হইলে মহা মুশকিল, আর আল্লাহর নজরে খারাপ হইলে কোনো ব্যাপার না, আউযুবিল্লাহ, এটাই ইমান আপনার, চিন্তা করুন আপনি। শেষখানে এই পাঁচটি প্রশ্ন করে সম্মান তালাকা ওই লোকটি চলে গেল। ফালাবেস্ত মালিয়ান, ওমর বলছেন যে আমরা কিছুক্ষণ বসে থাকলাম, এটা লোক ছিল চলে গেল, তারপর আমরা কিছুক্ষণ বসে আছি, সুম্মা কালা, তারপর রাসূল বললেন আমাদেরকে, ইয়া উমার, হে উমার, আতাদরি মানি সাইল, তুমি কি জানো যে এই যে সাহেল জিজ্ঞাসাকারী প্রশ্ন করলো সে কে, চিনতে পেরেছ? কুলতু, আমি বললাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিল, ইয়ে কোনো মানুষ ছিল না, এটা জিবরাইল আমিন ফেরেশতা ছিলেন, কি জন্য এসেছিলেন, আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনাকুম, এই বাক্যটা আপনাদেরকে আজকের বিষয়বস্তুতে শোনাতে চাই, আতাকুম তোমাদের কাছে এসেছিলেন কে, জিবরাইল আলাইহিস সালাম, ইউআল্লিমুকুম তোমাদেরকে শিখানোর জন্য, কি আমরা দীনাকুম তোমাদের দিনের বিষয়, কি শিখাতে এসেছিলেন, দীন, এই দিনে কয়টি কথা বলা হয়েছে, হ্যাঁ পাঁচ আর ছয় এগারো, আর এহসানের দুটো স্তর, এহসানের দুটো স্তর রয়েছে, একটা উচ্চ স্তর একটা হচ্ছে এহসানের নিম্ন স্তর, সর্বনিম্ন এহসান হচ্ছে এই, তাই না? তাহলে এই দুটোকে যদি দুই ধরি দুটো, তাহলে কত হলো এগারো আর দুই তেরোটি বিষয়, তেরোটি বিষয় বর্ণনা করা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সামনে, আর বললেন যে তোমাদের কাছে দীন সম্পর্কে তোমাদের কি শিখানোর জন্য, জিবরাইলের দরকার নাই, জিবরাইল জানে, তোমাদেরকে শিখানোর জন্য যে প্রশ্নগুলি করি লোকেরা শোনুক আর ইসলামের মৌলিক বিষয়গুলি জানুক। যদি একামতে দিন মানে, হ্যাঁ কি তাওহিদুল হাকিমিয়া তাদের ভাষায়, এক ধরনের ভাষা ইখওয়ানিদের ভাষায়, বা একামতে দিন মানে ক্ষমতায় যাওয়া, বা ক্ষমতা নিজের আয়ত্তে নেওয়া, ভালো লোকদের নেতৃত্ব আমাদের হাতে আসুক আমরা ভালো, হ্যাঁ এটা হচ্ছে দিনের মূল টার্গেট যদি হইত, তাহলে মূল বিষয়টি শিখাতেন না আর বাকি যেগুলি হচ্ছে ট্রেনিং কর সেগুলি শিখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেগুলি সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আগে কি বলেছি, নামাজ রোজা এগুলি হচ্ছে ইসলাম, আর যেগুলি ইমান সেগুলি হচ্ছে যে ছয়টি, এগুলি কি বলেছেন উনি, যেগুলি হচ্ছে কি ট্রেনিং কোর্স, আর মুখ্য টার্গেট ইসলামের হচ্ছে হ্যাঁ হুকুমতে এলাহিয়া বা ক্ষমতা দখল করা। মওদুদী সাহেবের পুরাতন কিতাবগুলিতে হুকুমতে এলাহিয়া কথাটি অনেক আছে, তখনকার যেগুলি কিতাব পাবলিশড হয়েছিল সেই কিতাবগুলিতে এই শব্দটি ছিল। পরে যখন অনেক ওলামা কেরাম দেওবন্দি ওলামা আলহদিস ওলামা সমস্ত ওলামারা বলে কি রে, আরে হুকুমতে এলাহিয়া কথাটি 14 বছর কোন আলেম ব্যবহার করেনি, আল্লাহর হুকুমত কায়েম করব, তখন তারা দেখলো যে কাম তো খারাপ, তখন ওটা কি করে দিল ওই শব্দটাকে হুকুমতে এলাহিয়া শব্দটাকে একামতের দিনে, একামতের দিনের কাম, একামতের দিনের কাম করছি আমরা কাজ করছি এই শব্দে বদলে দিল। এই জন্য নতুন যে পাবলিশ হয়েছে কিতাবগুলো সেগুলো তো হুকুমতে এলাহিয়া শব্দের জায়গায় একামতের দিন শব্দটি আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা আর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, জবাব দিলেন দিন সম্পর্কে যে দিন শিখাবার জন্য এসেছিলেন, আর দিনের এই 11টি বিষয়ের মধ্যে বা 13টি বিষয়ের মধ্যে একটিও হুকুম দখল করা নেই। সুতরাং আকিমুদ্দিন মানে গদি দখল করা, ক্ষমতা দখল করা নয়, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। এর জন্য লোকজনকে রাস্তায় নামিয়ে দাও, এর জন্য গণতন্ত্রের কুফুরিতে তারাও ভেসে গেছে, আমরাও ভেসে যাব ইসলামের নামে, আর তার নাম দেব ইসলামী গণতন্ত্র। এগুলো বড়ই ভ্রষ্টতা, গোমরাহি। এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কথা শুনবেন, শুনবেন তার আগে চার ইমামের কথা শোনায়, চার ইমাম, ইমাম বুখারীর কথা তো বললাম তাই না, 16 বছর ধরে শুধু সহি বুখারী সংকলন করলেন, এটা দিন কায়েম নয়, এত বড় এলমের কাজ করলেন যে দিন কায়েমের মাধ্যমে আমরা বুখারীতে সহি হাদিস পাচ্ছি, সবচেয়ে সহি কিতাব কোরআন কারিমের পরে, ঠিক কিনা। ইমাম মুসলিম যে সহি মুসলিম সংকলন করলেন, এটা একামতের দিন কায়েমের অংশ না? সুতরাং একামতের দিনের মূল হচ্ছে তৌহিদ, আর তারপর এই তৌহিদের প্রচার প্রসারের জন্য এলমের চর্চা করা, সহি আকিদার শিক্ষা দেওয়া, কোরআন এবং হাদিসের চর্চা করা, সহি এবং জয়ীফ হাদিসের খেদমত করা। সুতরাং মুহাদ্দিসিন কেরামরা যারাই সহি জয়ীফের খেদমত করেছেন, ইবনে হাজার রহমতুল্লাহ হোক আর ইমাম সুয়ুতি হন আর অন্য কোন আইম্মা কেরামগণ, ইমাম জাহাবি হন, ইবনে তাইমিয়া হন, আর তার আগে যত আইম্মা কেরামরা ছিলেন আর পরের আজ পর্যন্ত আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, সকলেই দিন কায়েম করেছেন আপন আপন জায়গা থেকে, সকলে দিন কায়েম করেছেন আপন আপন জায়গা থেকে। এলেম শিখছেন, এটা আপনাদের দিন কায়েম করা একটা অংশ, এলেম কেউ শিখাচ্ছে এটাও দিন কায়েম করা, কেউ দাওয়াত দিচ্ছে আর কেউ দাওয়াতি কাজে সহযোগিতা করছে এটাও দিন কায়েমের অন্তর্ভুক্ত। কিন্তু এই সমস্ত কথা শাখা প্রশাখা যেগুলি আছে এগুলির মূল বিষয় হচ্ছে দিন কায়েমের কি তৌহিদ না হুকুমত, তৌহিদ। চার ইমাম, চার ইমামের যুগটাই গেছে হ্যাঁ রাজতন্ত্রের যুগে, রাজতন্ত্রের যুগে ওমাইয়াদের যুগ ছিল আর না হলে যুগ ছিল, তারা কেউ না খেলাফত পেয়েছেন খলিফা হয়েছেন তাদের চাইতে। ইমাম আবু হানিফার যুগে আবু হানিফার চাইতে বড় আলেম আর কি, বিশ্বাস করেন না? করেন না। ইমাম শাফির যুগে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম ইমাম শাফি, সেই জন্য তো তার নামে হ্যাঁ তার ভক্ত হয়ে মজহাব দাঁড়িয়ে গেছে তাই না, যুগের আবর্তন বিবর্তনে, শরীয়তি বিষয় না যুগের আবর্তন বিবর্তনে তার অন্ধ অনুসারী মোকাল্লেদিন হয়ে গেছে একটা বড় সংখ্যায়। এইরকম ইমাম আহমদের যুগে ইমাম আহমদের চাইতে বড় আলেম ছিলেন না কেউ, এইরকম ইমাম মালিকের যুগে ইমাম মালিকের চাইতে বড় আলেম কেউ ছিলেন না, ঠিক কিনা। তাহলে তারা এত বড় বড় আলেম, তাদের ওপর আমাদের চাইতে অনেক বড় দায়িত্ব, গুরু দায়িত্ব ছিল, তারা কি একামতের দিনটা বুঝলেন না? হ্যাঁ, আর তিনি একথায় লিখেছেন যে একামতের দিনের আসল ব্যাখ্যার উপর এমন ভাবে পর্দা পড়ে গেছে যে নাকি সাহাবা ইকরামদের পরে এরা কেউ বুঝেনি না, নাউজুবিল্লাহ। তারপরে 14 বছর পরে উনি সাহেব শুধু বুঝাই দিলেন যেন একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কত যে একজন বীর পুরুষ ছিলেন আর কত যে সাহসী মানুষ ছিলেন, তার জীবনের অধিকাংশ সময়টাই জেলে কেটেছে হক কথা বলার জন্য, তাওহীদ সুন্নাহর কথা বলার জন্য, শিরক বিদাতের বিরুদ্ধে বলার জন্য, কুসংস্কারের বিরুদ্ধে বলার জন্য, হকপন্থী হওয়ার কারণে। তার ঘটনা শুনেন, লিখছেন তার সম্পর্কে হাজা আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি মুসাওয়ালাতিল বাতিল ফাইন্নহু বালাগা মাবলাগান আযীমা, বড় উচ্চ স্থানে তিনি পৌঁছেছেন ইসলামের খেদমতে। কানা ইয়াকতুবু, তিনি এত সাহসী ছিলেন যে তিনি খুতবাতে তিনি বক্তব্য দিতেন, ওয়াহাউলাহু সুয়ুফ, আর তার চারিদিকে যত জাল্লাদ আর সেনাবাহিনী জালেম শাসকের তরবারি নিয়ে রেডি হয়ে আছে, যে হাকিমের বা খলিফার বা গভর্নরের হুকুম হলেই গর্দন উড়িয়ে দেব, রেডি হয়ে আছে তরবার, নাঙ্গা তরবারি রেডি হয়ে আছে, আর তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, তালমাও ওয়াহাউলাহু সুয়ুফ তালমা ওয়া সিয়াতু ওয়াল জুনুদু, হ্যাঁ চাবুক হাতে করে রেডি আছে সেনাবাহিনী শত শত রেডি আছে, আর বড় বীরত্বের সাথে তিনি কোরআন সুন্নার কথা তুলে ধরছেন। ফায়াকুল্লাহু সুলতান, তখন সেই যুগে যে সুলতান বাদশাহ ছিল সে বলতো, কান্নাকা তুরিদ মুলকান ইবনা তাইমিয়া, মনে হচ্ছে যে তুমি এই বক্তব্য দিয়ে আর এসব কথা বলে তুমি রাজত্ব দখল করতে চাও না, আমাদের রাজত্ব কেড়ে নিয়ে নিজের হাতে করতে চাও, হস্তগত করতে চাও না, কান্নাকা তুরিদ মুলকান ইবনা তাইমিয়া, ইবনে তাইমিয়া তুমি আমাদের রাজত্ব করে নিতে চাও, ওইখানে যখন আশঙ্কা হবে তখন তো আরো চলবে, তো বুঝতেই পারছেন তাই না? জি হ্যাঁ, কালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্বর্ণ অক্ষরে লিখার মতো ঐতিহাসিক জবাব শোনাচ্ছি, শোনেন। জি বলছেন তিনি, কালা মা মুলকুকা ওয়ালা মুলকু আবাইকা ইন্দি ইউসাবি ফুলসান বা ফিলসান, ফিলস মানে পয়সা, এদেশে হালালা বলে, আর কুয়েতে যদি কেউ থেকে থাকেন কুয়েতে পয়সা কি বলে, ফিলস মানে পয়সা, আমরা যে একটা পয়সা নেই ভাই তো ফুলস, ওর মানে ফুল, এই জন্য আমরা এক বচনটা জানি না, ফিলসটা জানি না, কিন্তু ফুলুসটা বহু বচনটা জানি, মাফি ফুলুস, মাফি ফুলুস, এই যে ফুলুস, জি হ্যাঁ ওই কথাটি বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জবাবটা শুনেন, মামুল কোকা, দেখেন বাদশাহ আপনার রাজত্ব, শুধু আপনার রাজত্ব না, ওয়ালা মুলকু আবায়েক, আর আপনার পূর্বপুরুষ বাপ দাদা চোদ্দ পুরুষের রাজত্ব, এটি ইন্দি ইউসাবি মুলক ফিলসান, একটা পয়সার সমান একটা ইনপি, ইনপি বুঝেন না, এক যুগের ভাষা ছিল এটা, একটা পয়সার সমান মূল্য আমার কাছে রাখে না, একটা টাকাও না, একটা পয়সা আর সমান মূল্য আমার কাছে আপনার রাজত্ব আর আপনার বাপদাদা চোদ্দ পুরুষের রাজত্বের মূল্য আমার কাছে নেই। আবার বলছি, বলছেন মা মুলকোকা ওয়ালা মুলকো আবায়েকা, আপনার রাজত্ব আর আপনার বাপদাদাদের রাজত্ব আমার কাছে, ইন্দি ইউসাবি ফুলসান, আমার কাছে একটা ফুলুস পয়সার সমান মূল্য রাখে না, এক পয়সা যখন মূল্য নেই আপনার রাজত্ব আমার কাছে, তখন রাজত্বের কিসের লোভ করবো, সেই জন্য আমি বক্তব্য করছি বলছেন। তাহলে কি চাও তুমি? জবাব নিজে বলছেন, ইন্নি উরিদু জান্নাতান আরযুহা সামাওয়াতু ওয়াল আরদ, আমি তো আমার এই দিনের দাওয়াতের মাধ্যমে সেই জান্নাতের আশাবাদী, যেই জান্নাতের লম্বা এবং চওড়া কত, আসসামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেছেন সারি ওয়া ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা সামাওয়াতু ওয়াল আরদ। সৌদি আরবের বড় একজন আলেম এবং বক্তা শেখ আয়েজুল কারনি তার কিতাবে এই ঘটনাটি উল্লেখ করেছেন। এই জন্য দেখা যাচ্ছে যে ক্ষমতা হাতে নেওয়াটাই একামতের দিন যদি হইত, তো অধিকাংশ নবীদেরকে আল্লাহ এই ক্ষমতা দিতেন, রাজত্ব দিতেন, মাত্র কয়েকজন নবী নবুয়ত রেসালাতের সাথে কি হয়েছেন, খেলাফত বা নেতৃত্ব পেয়েছেন, বাকিগুলো কেউ, হ্যাঁ অনেকে নিজে থেকেও ওটা কোনো ভূমিকাই রাখেননি ওর, যে আমার কাছে খেলাফত নেতৃত্ব আসতে হবে, আর অনেকের কাছে এসেছে তারপরেও কবুল করেননি। মুসা আলাইহিস সালাম যখন সাগর পার করে চলে আসলেন বনী ইসরায়েলদেরকে নিয়ে, আর ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী এনে ধ্বংস হয়ে গেল, তো মুসা আলাইহিস সালাম কি এই খবরটা রাখতেন না যে তো আমার চোখের সামনে ডুবে, ফেরাউন ধ্বংস হয়ে গেল, ফেরাউনের হাজার হাজার সেনাবাহিনী ধ্বংস হলো, ফেরাউনের দেশে তো নারী আর শিশু ছাড়া আর কেউ নেই, নারী আর শিশু ছাড়া কেউ নেই, ফাঁকা ফিল্ডে আর কোন সংঘর্ষ হবে না, কোন সংঘাত হবে না, কোন লড়াইও নেই, দ্বন্দ্ব নেই, খালি ফিল্ড পড়ে আছে। তারপরে তিনি একামতের দিনে যেন ফিরে গেলেন না, এক শ্রেণী কুমার বলছে যে দেখে দেখো শেখ মুজিবুর রহমান, মুসা আলাইহিস সালাম ধর্ম, মুসা আলাইহিস সালাম ধর্ম না এটা, আম্বিয়া রসুলগণের যে দিনের মৌলিক বিষয়গুলি যেগুলি, যদি সেগুলির বিপরীত কোন দলিল কোরআন হাদিসে না থাকে তাহলে সেটা আমাদের দিন, এটা মনে রাখেন, কায়দা মনে রাখেন। হ্যাঁ যদি কোরআনে বা হাদিসে তার বিপরীত কোন দলিল থাকে তখন বলবো যে এটা মনসুখ হয়ে গেছে, ওইটা ওই যুগের বিধান ছিল। কথা বোঝা গেছে? সুতরাং ধোকা খাবেন না যে আমি মুসা আলাইহিস সালামের কাহিনী দিয়ে আপনাদেরকে গুমরাহির পথে ঠেলছি, বরং এটাই দিন। আর এই সব ঘটনাবলি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আর তার উপর নীরব থেকেছেন। এবং কোরআনে বা হাদিসে এমন কোন প্রমাণ পাওয়া যায় না যে হে নবী তোমাকে আগে ক্ষমতা হাতে নিতে হবে আর ক্ষমতা চলে আসলে বাকি সব ঠিক করে নেওয়া যাবে। ক্ষমতা আসলে মদ বন্ধ হয়ে যাবে, ক্ষমতা আসলে জুয়া বন্ধ হয়ে যাবে, ক্ষমতা আসলে বেদাত বন্ধ হয়ে যাবে, ক্ষমতা হাতে আসলে শিরিক বন্ধ হয়ে যাবে, ক্ষমতা আসলে এই হয়ে যাবে সে হয়ে যাবে, যেসব কথা বলে প্রতারিত করা হচ্ছে আপনাদেরকে, এসব কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখান নাই। চার ইমামের কোন ইমাম এই খেলাফতের জন্য সামান্য একটু ভূমিকা রেখেছেন, আমাকে প্রশ্ন করা হয়েছে, তাদেরকে কি প্রশ্ন করবেন যে হে আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনি তো অনেক ফিকার হাজার হাজার লাখ লাখ মাসাইলের উত্তর দিয়েছেন, অনেক খেদমত করেছেন, আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রে একামতের দিনের ভূমিকা কি? এই প্রশ্ন করবে না করবে নাই ভাইরা? এর উত্তর কি হবে বলেন দেখি। হে ইমাম শাফি, হে মালিক, হে আহমদ, আপনাদের ভূমিকা কোথায় এই জালিম শাসকদের ক্ষেত্রে? আপনার তাদেরকে সরাবার জন্য আপনাদের বাহিনী ছিল না? আজকালকার চাইতে বেশি ভক্ত, অনেক বেশি ভক্ত তাদের ছিল, ছিল না? কি মনে করেন আপনি? যেমন তন কথা জি, তাদের একটি ইশারা ইঙ্গিতে লক্ষ লক্ষ লোক বেরিয়ে আসত, কিন্তু এই কাজ করেননি তারা, কারণ এটা ইসলামের পথ নয়। এখনো প্রশ্ন যে চার ইমাম দিন কায়েম করেছেন না করেননি? তাদের এলম চর্চা করে দিন কায়েম করেছেন, তাদের পার্সোনাল জীবনের এবাদতবন্দিকে দিন কায়েম করেছেন, করেছেন না করেন নাই? হ্যাঁ অবশ্যই। আর একটি কথা এখানে বলবো, সেটা হচ্ছে যে খেলাফত আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে না, খেলাফত পাওয়ার জন্য যেসব আল্লাহ শর্ত লাগিয়েছেন সেই শর্তগুলি পূরণ করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে খেলাফত নেওয়ার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। কোরআন সুন্নাহর আলেমদের সৌদি আরবের উলামারাই বলেন, আর তার আগের উলামায়ে কেরামরাই বলেন, আর ভারত বাংলাদেশ পাকিস্তানের কোরআন সুন্নাহর আলেম আহলে হাদিস উলামারাই বলেন, তারা বলছে যে খেলাফত পাওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত লাগিয়েছেন, সেই শর্ত যদি দেশবাসী জাতি মুসলিম উম্মা পূর্ণ করে তাহলে আল্লাহ শর্তের পরিণতি রেজাল্ট ফলাফল স্বরূপ আল্লাহ কি দেবেন? খেলাফত দিয়ে দেবেন। কোরআনের ভাষায় শোনাই সূরা নূর আয়াত নম্বর 55, এই আয়াতগুলি পড়ে জনগণ যেহেতু আরবি তো আর ভালো করে বুঝে না, ওদেরকে ধোকা দেয়, ভুল ব্যাখ্যা করা হয়। আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন, কি করেছেন? ওয়াদা, আল্লাহর ওয়াদা খেলাফ হবে? হবে না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযিনা আমানু মিনকুম, ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে মুমিন মুসলিম ইমানদার বিশ্বাসী হয়েছে, ও আমিলুস সালেহাত, আর সৎকর্মশীল ভালো কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করে, আরাম নাজাদ আদায় করে, আরাম নাজাদে বেঁচে থাকে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দিনের নেক আমল করে, নেক আমল হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, এদের সাথে আল্লাহর ওয়াদা কি? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, ইস্তিখলাফ মানে কি? লায়াস্তাখলিফান্নাহুম, আরবি গ্রামার অনেকে মাদ্রাসা পড়া লোকের আছেন আর আমার কথা অনেক আলেমরাও শুনবে দেশ বিদেশে, জি হ্যাঁ, সেই জন্য বলছি ইস্তিখলাফ মানে খেলাফত নেওয়া না খেলাফত দেওয়া? খেলাফত দেওয়া, ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। আল্লাহ কি বলছেন? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ মুমিন সৎকর্মশীলদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন, কি করবেন? খেলাফত দান করবেন, ফিল আরদি পৃথিবীতে। আল্লাহ তাআলা ইস্তিখলাফ শব্দটি ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে খেলাফত কে দিবেন আল্লাহ, এই না যে তোমাদেরকে খেলাফত নিতে হবে, হে মুমিনরা, হে নেক লোকেরা, তোমাদেরকে খেলাফত নেওয়ার চেষ্টা করতে হবে, কথা বলেন নাই? খেলাফত নেওয়ার চেষ্টা করে পাবেন না, কারণ সময়ের আগে তাড়াহুড়া করে শুরু করেছেন। আর কায়দা ফিকহিয়া কুলিয়াতু শরিয়া, যেটা ফেকা ফ্যাকাল্টি আছে মদিনা ইউনিভার্সিটিতে বা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, তাতে প্রত্যেকটি ফেকার কায়দার একটা কায়দা আছে যে মান তাআজ্জালা বিশাইয়িন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহরমানি, কোন কিছু হাসিল করার জন্য যদি সময়ের আগে আপনি তাড়াহুড়া করেন তাহলে আপনাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। বোঝা গেছে কিনা? যদি দুই বছরের কন্ট্রাক্ট থাকে আপনার সাথে মালিকের, যে দুই বছর পরে ছুটি পাবেন, টিকিট পাবেন, ঠিক না? আর ছয় মাস পরে যদি পালাইতে শুরু করেন যে আমি বাড়ি চলে যাব, তাহলে হতে পারে পানিশমেন্ট যে দুই বছর পরেও আপনার ছুটি ক্যান্সেল বদমাইশি করার কারণে, হতে পারে না? পারেন না? জি হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝালাম। শরীয়তের মেলা ফেকি উদাহরণ আছে, ফেকি উদাহরণ আছে। আমি ফেকার মাসলা মাসাইল গোলগোল মারে বয়ান করতে গিয়ে বলেছি, একটি মাসলা বলেছি আপনাদের অনেকের মনে আছে যারা নিয়মিত আসেন। কেউ যদি বাপকে খুন করে দেয়, কিসের জন্য? সম্পদের জন্য। অথবা বাপ রাজা, হ্যাঁ, মেরে দিলেই কি করতে পারবো? আমি রাজা হইতে পারবো যদি এরকম কাজ করে। তোর পানিশমেন্ট হচ্ছে শরীয়তে রাজত্ব থেকে বা তার ধন সম্পদ থেকে টোটালি বঞ্চিত। যে খুনি যাকে খুন করবে তার ওয়ারিস হইতে পারবে না, বঞ্চিত করা হইল কি হলো না? সময়ের আগে তাড়াহুড়া করলো, যেইভাবে মত আল্লাহ রেখেছিল সাধারণভাবে যদি মরতে দিত, নিজের নাম মারত, তাহলে ঠিকই পেত, রাজত্ব পেত, জমি জায়গায় ভাগও পেত, পেত না? পেত না, কিন্তু একটা পয়সা পাবে না। তো আসলে আমরা আল্লাহর শর্তগুলি পূরণ না করে তাড়াহুড়া করা শুরু করেছি, ওইসব ভাইরা যারা ভুল ব্যাখ্যা করেছে, যার ফলে আমাদেরকে, হ্যাঁ, এক শ্রেণীর নেতারা কি করছে বা ওদেরকে এক শ্রেণীর লোকেরা কি করছে, শাস্তি দিয়ে তাদেরকে বঞ্চিত করছে, তাদের টার্গেট থেকে শাস্তি দিয়ে বঞ্চিত করছে। বুঝছেন আমার ভাষা? বুঝতে পারছেন? পারছেন না? জি হ্যাঁ। আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, কামাস্তা খেলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন পূর্বের লোকদেরকে, আল্লাহ খেলাফত দিয়েছেন, খেলাফত তাদেরকে নেওয়ার জন্য ছুটাছুটি করতে হয়নি, পাইতারা করতে হয়নি, ষড়যন্ত্র করতে হয়নি, হ্যাঁ, কারো কি করে গদি উল্টাবো, কার বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করবো, ওইসব করতে হয়নি। বরং তারা শর্তগুলি পুরা করে, যেমন এই শর্ত কমপ্লিট করে দিয়েছে, তুমি হাসিল হয়ে গেছে, খেলাফত দেবেন। আর কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্নাল্লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ যে দিনকে মনোনীত করে সেই দিনকে শক্তিশালী করবেন। দ্বিতীয় নিয়ামত খেলাফত আর দিনকে শক্তিশালী করা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর ভয়ে ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা দান করবেন, নিরাপদ চলাফেরা করবে। তৃতীয় নিয়ামত, এই তিনটি নিয়ামত দান করবেন। এইগুলো কি? আল্লাহর কি ওয়াদা। এই ওয়াদার জন্য শর্ত হচ্ছে ইমান, নেক আমল, আর কি? তারপরে আবার শর্ত বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, আমার ইবাদত করতে হবে, আমার সাথে কোনো কিছুকে শরিক করা চলবে না। শর্ত হলো না? হলো না। করেন, এক আল্লাহর ইবাদত করেন, মুসলিম, কোনো বেনামাজি থাকবে না, মুসলিম কোনো বেরাজাদার থাকবে না, মুসলিম মহিলা বেহায়াবে পর্দা করবে না, মুসলিমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মুসলিম কেউ কাউকে খুন করবে না, মুসলিম সবাই আল্লাহকে ভয় করবে। জি, তাহলে সৎকর্মশীল হবে, ইমান, হ্যাঁ, আর সৎকর্মশীল। মুসলিম মাজারে বিশ্বাসী হবে না, মুসলিম বিদাত করবে না, মুসলিম সুন্নতের খেলাফ কাজ করবে না, ইত্যাদি। দিনের এই শর্তগুলি যখন পূরণ করবে তখন আল্লাহ কি করবেন? খেলাফত দিয়ে দিবেন। ওইভাবে যেমন মদিনায় আসার পরে খেলাফত আন্দোলন করতে হয়নি, যেমন অনেকে খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলন নবী সাল্লাম সাহাবিরা কি করেছেন নাকি? এখন মদিনায় এসেছি, মক্কাতে তো পারলাম না, এখন খেলাফত আন্দোলন করো, এখানে কিছু ইহুদি আছে, আর এখানে কিছু মোনাফেক আছে, আর কিছু এখনো মুশরিক হয়ে আছে, এখন খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলন করেছেন, আন্দোলন করে ওদেরকে দমন করে আমরা খেলাফত নিব, এই কাজ করেছেন নাকি? তাহলে তরিকা আসলে এইটা না, তরিকা হচ্ছে যে শর্তগুলি আল্লাহর পুরা করে দেন, ইমানদার হয়ে যান, সৎকর্মশীল হয়ে যান, আল্লাহর ইবাদত বন্দেগী পূর্ণতার সাথে ফরজ ওয়াজিব ঘাটতি করেন না, শিরক মুক্ত হয়ে যান। এই পাঁচটি শর্ত এতেই পেলেন। আরো কিছু শর্ত আছে যেগুলি অন্য আয়াতে রয়েছে, যেমন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 3 এ রয়েছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য করতে হবে, আল্লাহ যদি সাহায্য করে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করা মানে কি? আল্লাহর দিনে সাহায্য করা, আল্লাহর দিনের খেদমত করেন, পেটের খেদমত করছেন, সংসারের খেদমত করছেন, দিনের খেদমতে কত খরচ করছেন, দিনের খেদমতে কতটা সময় দিচ্ছেন আপনি, আল্লাহর দিনকে শক্তিশালী করার চেষ্টা করেন, দিনের দাওয়াতি কাজ করুন। সূরা আল ইমরানের আয়াত নম্বর 139 এ আরেকটি শর্তের কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই উপরে থাকবে, উপরে থাকে তারাই তো নেতা হয়, তাই না? তোমরাই উপরে থাকবে, কিন্তু ইন কুনতুম মুমিনিন, মুমিন হইলে। জি, যেই শর্তটি প্রথম আয়াতে সূরা নূরে রয়েছে, আল্লাযিনা আমানু মিনকুম বলে। আরো শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সাফের আয়াত নম্বর 10 থেকে নিয়ে 13 তে পড়বেন, আল্লাহ এক ব্যবসার কথা বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, মুসলিম জাতির নেতৃস্থানীয় ব্যক্তি যাদের নেতৃত্বে জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, আর তারপরে কথার জিহাদ আর অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করে প্রতিবাদ করে যে দুটো স্তর, তো ওটা আমাদেরকে করতে হবে। দুটো স্তরের জিহাদ তো আমরাও করতে পারবো না, বুঝছেন না? বুঝছেন না, জিহাদ মানে দিনের খেদমতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো, এটার তিনটা স্তর রয়েছে সহি মুসলিমের হাদিসে। অন্যায় দেখছেন বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে, এটা কি করবে? দেশের শাসক করবে। আপনার বাড়িতে হইলে আপনার ছেলে মেয়ে স্ত্রী এইরকম অন্যায় কাজ করছে, তাহলে কে করবে? বল প্রয়োগ কে করবে? আপনি করবেন, আপনার ভাই না আপনার স্ত্রীর উপর করবেন, আপনি আপনার ভাইয়ের স্ত্রীর উপর করবেন না, বোঝা গেছে না? আপনার ভাতিজাদের উপর করবেন না, আপনি আপনার স্ত্রী এবং ছেলে মেয়ের উপর করবেন, আপনার ভাইকে বলবেন যে তোমার ছেলেদেরকে ঠিক করো, কারণ তার অধীনে তারা। আপনার নেতৃত্বে যারা রয়েছে তাদের মাঝে আপনি বল প্রয়োগ করবেন, আর বাকি অন্যদের মাঝে বাকি দুটো স্তর, সেটা যদি করতে না পারো বল প্রয়োগ করতে, তাহলে ফাবে লেসানি কথার দ্বারা হক কথা বলতে পারবো না, হক কথা বলতে চাই না, অন্যায় এর ঘৃণা করতে পারবো না, ঘৃণা না, দুনিয়ার খাতির আছে। একজন বেনামাজি বলছে, ও বেনামাজি কিন্তু আমার বন্ধু, কি করে বন্ধু হয় বেনামাজি আপনার? হ্যাঁ, ওই লোকটির চরিত্র খুবই খারাপ, আমার বন্ধু মানুষ, কি করে আপনার বন্ধু চরিত্রহীন? হ্যাঁ, শুধু তাই নাই, হ্যাঁ আজকাল অধিকাংশ মুসলিম, আমার এক খ্রিস্টান বন্ধু আছে, হ্যাঁ আমার এক ফিলিপিনো বন্ধু আছে, আরে কি করে তোমার বন্ধু? আল্লাহ বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া, চিন্তা করুন আপনি। জি হ্যাঁ, আমরা বড় বড় কথা বলি, যেটা কাজ শাসকদের সেই কাজের কথা বলি আমরা, আর যেগুলো নিজে করতে পারবো সেগুলো করি না। আপনার ভাই নামাজ পড়েন না, তাকে আমার চাইতে বেশি ভালোবাসেন আপনি, অনেকে অধিকাংশ মেজরিটি, আপনার আত্মীয় স্বজন একেবারে নিকৃষ্ট চরিত্রের, তারপরও মমিন মুসলিম গ্রামবাসী চাইতে অনেক বেশি ভালোবাসেন, যারা আল্লাহ ভীরু পাঁচ ওয়াক্ত নামাজ একটা পয়সা দিবেন না, না খেয়ে মরছে, কিন্তু আপনার বিদিন ভাই যে সুদখোর, হ্যাঁ সুদের ঋণের বোঝা, তার ঋণের লাখ লাখ টাকার বোঝা, আপনি তার কাঁধ থেকে নামাচ্ছেন, আপনি তার হেল্প করছেন, আপনি কোথায় আছেন? আপনি এগুলি করতে পারি না আমরা? যে আমার মায়ের পেটের ভাই হলে কি হবে? তুমি অসৎ, তোমাকে আমি ভালোবাসি না, কি আমি ভালোবাসি? এর সাথে আমার রক্তের কোন সম্পর্ক আছে? কেন ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসি, দিনের জন্য ভালোবাসি, আমাদের সম্পর্ক দিনের সম্পর্ক, এটা কেন বড় হয় না আমাদের কাছে? এমনিতে এগুলো হচ্ছে শর্ত। যে বলছিলাম যে এই ভুল ব্যাখ্যাটা যে হয়েছে কিসের জন্য, কারণ আমাদের নগদ নগদ টেস্ট পেতে মজা লাগে। আল্লাহ কথা সূরা সাফের 8 নম্বর তেয়ারতে বলেছেন, যদি এই শর্তগুলি পুরা করে দাও তো আল্লাহ কি করবেন? তোমাদের গোনা মাফ করবেন, জান্নাত ফি জান্নাত আদন যালিকাল ফাউজুল আযীম। তারপরে বলছেন ওখুরা তুহিবুনা, জান্নাত পাবেন, গোনা মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর সুন্দর সুন্দর ঘর বাড়ি আল্লাহ অট্টালিকা দেবেন, প্যালেস দেবেন জান্নাতে, ইত্যাদি ইত্যাদি। এটি হচ্ছে মহা সাফল্য, এটি হচ্ছে আসল সাফল্য, মহা সাফল্য। কিন্তু এগুলো যেহেতু অনেক দূরে লাগছে, আখেরাতে নগদ কিছু চাই, আল্লাহ বলছেন ওখুরা তুহিবুনা। আর একটা বিষয় আছে যেটা তোমরা বেশি পছন্দ করো, লাইক করো, কি? নাসরু মিন আল্লাহ, আল্লাহর সাহায্য নেমে আসবে, এই শর্তগুলো পুরা করে দিলে ওয়াফাতুন করিব, আসন্ন বিজয় লাভ করবে। যারা বিজয় লাভ করে তারাই তো নেতৃত্ব পায়, ঠিক না? এটা কখন হাসিল হবে? এই শর্তগুলি পুরা করে দিলে। এই জন্য মনে রাখবেন যে এই শর্তগুলি আমাদেরকে পুরা করতে হবে, তাহলে আল্লাহ খেলাফত দিবেন, শক্তিশালী করবেন, আমাদের ভয় ভীতি দূর করবেন, আমাদের মুসলিম ভাই বোনরা নির্যাতিত হবে না। আজকে বার্মা রোহিঙ্গা ভাইদের দুর্দশা এরকম হইতো না যদি আমরা মুসলিম উম্মা এই শর্তগুলি পূরণ করে দিতাম। আমরা কখনো কারো কাছে দুর্বল হইতাম না, আমরা মার খেতাম না, আমাদেরকে দেখলে ভয় করতো তারা। কিন্তু আমরা যেহেতু আল্লাহ যে শর্তগুলি লাগিয়েছেন সেই শর্তগুলি থেকে একেবারে দূরে সরে গেছি, যার ফলে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। খেলাফত আল্লাহ দেবেন, এই কথাটি সূরে আরাফের আয়াত নম্বর 129 রয়েছে, ওয়াস্তাখলিফাকুম ফিল আরযি, তোমাদেরকে আল্লাহ জমিনে খেলাফত দান করবেন, কিন্তু পাওয়ার জন্য যেসব কাজ রয়েছে সেগুলি করে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাতে হয় ইমানের কথা, আকিদার কথা, না হয় ইবাদত বন্দেগীর কথা, না হয় আখলাক চরিত্র উত্তম গঠনের কথা, এইসব কথাই বলেছেন। আরো শুনেন, দেখেন মানুষের একটা ব্যক্তি জীবন আছে, আমার রাজত্ব যদি আমার মাথা থেকে পা পর্যন্ত এর উপরই চলে শুধু, এর উপরও চলে না। তাহলে আমাকে আমার উপর পুরো কি করতে হবে, আমার আকিমুদ্দিন করতে হবে, দিন কায়েম করতে হবে, তাহলে আমার ফরজ আদায় হলো। হলো কি হলো না, আমি শুধু আমার এই নাফসের মালিক, আমার জানটার মালিক, তাহলে আমার এই জীবনটার উপর দেহটার উপর যদি আমি আকিমুদ্দিন করে দিই তাহলে আমি ফরজ আদায় করলাম না করলাম না, কিন্তু আমি আরো দশটা লোকের উপর আকিমুদ্দিন করতে পারবো, তখন আমার দশটা ফরজ হবে। কথা বোঝা গেছে? আমি যখন হাজার হাজার লোকের উপর পারবো তখন হাজার হাজার লোকের ক্ষেত্রে আমার ফরজ হবে। আমি কথার দ্বারা পারবো তখন কথা বলা ফরজ হবে, বল প্রয়োগ করে পারবো তখন বল প্রয়োগ করা ফরজ হবে না, সবার বল প্রয়োগ করা ফরজ। হ্যাঁ, এই জন্য একটি উদাহরণ দিয়ে এর আগে আমি বুঝিয়েছি, এখানে একটু বলা ভালো হবে। সেটা হচ্ছে যে দিন কায়েম একটা গরিব মানুষ, ইসলামের কয়টি খুঁটি বললাম, পাঁচটি, একজন গরিব মানুষ কালমার শাহাদাত দেয় যাতে শিরক নেই, বেদাত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঠিক আছে, বোঝা গেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, তাওহীদ ঠিক আছে, শিরক নেই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে সুন্নাহ ঠিক আছে, বেদাত নেই, ওকে, জি হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ তার আছে, রমজান মাসের সিয়াম রোজা ঠিক আছে, পয়সা নেয় যাকাত দিবে জিরো, আর পয়সা নেয় হজ করবে এটাও জিরো, পাঁচ নম্বর চার নম্বর গেল, হ্যাঁ, বা তিন নম্বর, আসলে তিন নম্বর জাকাত, জাকাত পারল না, আর সারা জীবনে একটা পয়সা জাকাত দিতে পারল না, সারা জীবনে হজ করতে পারল না, কত চেষ্টা করলো হজ করতে পারল না, তার এই দিন কায়েম হইল না হইল না, তার দিন কায়েম হয়েছে, তার দিন কায়েম হয়েছে, বোঝা গেছে কিনা, এটা হচ্ছে দিন। আর ইমানের ছয়টি রুকন তার ঠিক আছে, জি হ্যাঁ, এগুলো হচ্ছে দিনের মৌলিক বিষয়। কিন্তু যে ব্যক্তি পাঁচটা পারবে, হজও করতে পারবে এই বছরে, আর জাকাতও দিতে পারবে, হজ করে না, যে তোমার দিন হ্যাঁ কায়েম করনি, বড় ঘাটতি আছে, যাকাত ঠিকভাবে দিচ্ছ না, দিন কায়েম করনা, বড় ঘাটতি আছে, বোঝা গেছে কিনা। এটা দিয়ে বুঝাইতে চাইলাম যে যাকে আল্লাহ খেলাফতের নিয়ামত দিয়ে দিয়েছেন, নেতৃত্ব দিয়ে দিয়েছেন, তার কাঁধে চাপিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাকে দেশ পরিচালনা করতে হবে, তার উপর যে বিষয়গুলি ফরজ সেটা আমার উপর ফরজ না। কথা বোঝা গেছে? আমি যে কাজগুলি করতে সক্ষম সেটা হয়তো শাসক করতে পারবেন না, সেটা আমার উপর ফরজ, একামতের দিন তার উপর ফরজ না। যেমন তৌহিদের কথা বলা, সুন্নার কথা বলা, শিরক বিদআত থেকে সতর্ক করা, আর দিন ইসলামের দাওয়াত দেওয়া, যেই কাজটা আমার দ্বারা হবে যদিও ক্ষুদ্র ব্যক্তি, সেটা কি কর অনেক শাসকের দ্বারা হবে না, হবে কি, সে বলতে পারবে ইসলাম সম্পর্কে তা জানা নাই, সে যেন বলতে পারবে না, যখন বলতে পারবে না তো তার উপর তো আপনাদের সামনে এসে লেকচার দেওয়া ফরজ না, আপনার জুমার খুতবা পড়ানো তার উপর ফরজ না, বোঝা গেছে, হ্যাঁ, শিরক বিদআত সম্পর্কে সতর্ক করা তার জন্য ফরজ না, কিন্তু তিনি যতটা জানেন সেই ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষমতা রাখেন, বল প্রয়োগ করা তার জন্য ফরজ, সেটা আমার উপর ফরজ না। তাহলে এলেমের প্রচার প্রসার করা, এলেম ছড়ানো, এলেমের শিক্ষা দেওয়া, এটা আমার উপর ফরজ, যেটা অনেক শাসকের হয়তো ফরজ নাই, আর তার উপরে ফরজ কিছু আছে যেটা আমার উপর ফরজ নাই, বোঝা গেছে। এই হচ্ছে আকিমুদ্দিন, এক কথায় দিনের মৌলিক বিষয় তাওহীদ প্রতিষ্ঠা হচ্ছে মেন একামতের দিন, আর তারপরে দিনের প্রত্যেকটি বিধিবিধানে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুমের ফর্মুলা খেয়াল রাখবেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করবে, ফাতু মিনহু মাস্তাতাতুম, হাদিস রয়েছে, তোমরা পালন করো যতটা তোমাদের ক্ষমতায় রয়েছে, যার যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা আল্লাহর দিন শক্তিশালী হোক, মুসলিমরা শক্তিশালী হোক, এর জন্য চিন্তা চেতনা থাকা, আর এটা কায়েম করার চেষ্টা করা, ব্যক্তি জীবন থেকে শুরু করে বাকি সব জীবনে, এগুলি হচ্ছে সবগুলি একামতের দিন। সেজন্য যে এলএম শিখছে সেটাও একামতের দিন, এলএম শিখাচ্ছে সেটাও একামতের দিন, দাওয়াত দিচ্ছে সেটাও একামতের দিন, আর যেই ব্যক্তি মাতা পিতার সেবা করছে সেটাও দিন কায়েম করছে, যে স্ত্রীর হক আদায় করছে সেও দিন কায়েম করছে, স্ত্রী স্বামীর হক ঠিকভাবে আদায় করছে সেটাও দিন কায়েম করছে, সব দিন কায়েম করা, যত ভালো কাজ রয়েছে আর যত মন্দ কথা কাজকে সমাজ থেকে নির্মূল করছে সব হচ্ছে দিন কায়েম করা। কিন্তু এগুলির মূল হচ্ছে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, আনে ইবাদুল্লাহ, জি, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে কি দায়িত্বশীল, আর প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। তারপরে উদাহরণ দিয়ে বলেছেন আল ইমামু রাইন, দেশের শাসক হচ্ছে দায়িত্বশীল, ও মাসুলুন আন রায়ে, তাকে জিজ্ঞাসা করা হবে তার গোটা দেশবাসী সম্পর্কে, দেশের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে, আমাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। ওয়ারাজুল রাইন ফি আহলিহি, আর একজন পুরুষ মানুষ তার বাড়িতে, বাড়িতে যে মেম্বার্স আছে স্ত্রী ছেলে মেয়ে তাদের উপর সে হচ্ছে দায়িত্বশীল। ও মাসউলুন আর রায়াতি, তার এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামীর বাড়িতে যে আসবাবপত্র মাল সামান আর ছেলে মেয়ে ছিল তাদের দেখাশোনা বাড়িতে, ও তো বিদেশে থাকে বাইরে থাকে, তুমি কি করেছ, দায়িত্ব পালন করেছ কি না জিজ্ঞেস করা হবে। ওমাসুলুতান আমরা ইয়াতে, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। খাদেম চাকরেরও একামতের দিন হচ্ছে যে খাদেম যেন মালিকের ধন সম্পদে বাড়ি ঘরে খেয়ানত না করে। একজন ওয়ার্কার কোম্পানিতে চাকরি করছেন, আপনি ওখানে আপনার দিন কায়েমের একটা অংশ হচ্ছে, আপনাকে জিজ্ঞাসা করা আপনার ডিপার্টমেন্টে যাতে করে কোন রকমের ক্ষয়ক্ষতি না হয়, হ্যাঁ আপনি ক্ষতিগ্রস্ত না করেন প্রতিষ্ঠানকে। ফাকুল্লুকুম রাইন ওয়া মাসউলুন রাইয়াতিহি, একামতের দিন ফরজ না ফরজ নয়? আচ্ছা ফরজ আদায় করলেই তো জান্নাত পাওয়া যাবে ঠিক না? ফরজ আদায় যদি না করে তো জান্নাত পাওয়া যাবে নাকি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকবারই ঘটেছে এইরকম, নতুন মুসলমান হয়ে একজন আসছেন, আসার পরে জিজ্ঞেস করছেন, একজন লোক আসছেন আসার পরে জিজ্ঞেস করছেন নাজদ থেকে, নাজদ এলাকা আল কাসিম আর রিয়াজ এই এলাকাকে নাজদ বলে, এখান থেকে মদিনায় আসছেন আর আসার পরে বেদুইন মানুষ কি যে বলছে গনগন করে বোঝাও যাচ্ছেন না, আসার পরে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলো ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইসলামের জবাবে খামসু সলাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, ইসলামে যখন মুসলিম হয়ে গেছে তাহলে আর কালেমা শিক্ষা দেওয়ার দরকার নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে খামসু সলাওয়াত দিন রাতে চব্বিশ ঘন্টায়। জিজ্ঞেস করলো হাল আলাইয়া গাইরুহা, এই পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আর কিছু পড়তে হবে? কাল আল্লাহ আর বেশি না, পাঁচ অক্ত সতের রাকাত নামাজ ইল্লাম তাতাওয়া, তবে যদি সুন্নত নফল করো অতিরিক্ত, জি ফরজ হচ্ছে এই সতের রাকাত, পাঁচ অক্ত করতে হবে, কিন্তু পাঁচ অক্তের চার করব আর এর সাথে সতেরো পড়বো বেদাতীদের মতো, অতদিন আজাদ পাওয়া যাবে না, সতেরো ঠিক রাখতে হবে ফজরের দুই চও, বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসিয়াম রমজান, রমজান মাসে রোজা রাখো। কালা হালালাইয়া গাইরুহু, রমজান মাসে রোজা ছাড়া আর এগারো মাসে রোজা রাখতে হবে? কালা লা ইল্লা আনতা তা, তবে নফল সুন্নাত যদি রোজা রাখো অসুবিধা নেই। ওয়া যাকারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাকাতের কথাও বললেন, পয়সা থাকলে জাকাত দিবে। কালা হালালাইয়া গাইরুহু, জাকাত ছাড়া আর কিছু দিতে হবে দান খায়রাত? কালা লা ইল্লা আনতা, তবে যদি নফল দান খায়রাত করো তো ভালো কথা। ফাদ বারার রাজল, কয়টি বিষয় শুনলেন? মুসলিম কালিমা ঠিক আছে, নামাজ আর জাকাত আর সিয়াম রোজা, এই তিনটি। হজ তখন ফরজ হয়নি, কারণ হজ শেষ যেমন নবম হিজরি বা দশম হিজরিতে ফরজ। ওই লোক তারপরে চলে যাচ্ছে আর বলছে হয় করো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাজা ওয়ালা আনকস, আমি বেশিও করব না আর কমও করব না, যা শুনলাম নবী সাল্লাম থেকে ঠিকভাবে পালন করব, বেশিও করব না আর কমও করব না, এতটা করব। নবী সাল্লাম বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফলাহা ইন সাদাকা, এ যদি সত্য কথা বলে, মানে সত্য করে দেখায় যে ওয়াদা করলো যে এতে কম বেশি করব না, যা শুনলাম পালন করবো যথাযথ ভাবে, তাহলে সেই ব্যক্তি সাকসেস হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। সফল কাম কে? জান্নাতি কিনা? জান্নাতের সার্টিফিকেট দিলেন এই কাজগুলির উপর। আর তারপরে একজন পাঁচ ওয়াক্ত নামাজি আর ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, আর তাকে বলবেন না একামতের দিনের আন্দোলনে আপনার কি ভূমিকা, আপনি তো আসল ফরজই করেন না, এগুলো তো আপনি ট্রেনিং কোর্স নিয়ে পড়ে আছেন। কত বড় ভুল ব্যাখ্যা, বুঝতে পারছেন না? পারছেন না। আর এক লোক ওই রকম জিজ্ঞেস করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকাল রাসূলুল্লাহ দাখালাল জান্নাতা ইন সাদাকা, এই কাজগুলি করার ক্ষেত্রে যে ওয়াদা করলো সে যদি সত্য করে দেখায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, এই হাদিসগুলি সবগুলি বুখারী মুসলিমে রয়েছে, সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসলো, আসার পরে বলল বেদুইন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতু দাখালতু জান্নাহ, আমাকে একটা আমল বলে দেন, যদি আমলটা করি তাহলে জান্নাতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমজান, রমজান মাসে রোজা রাখবে, হজ তখনও ফরজ হয়নি। বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সাহাবী বলল আল্লাহর কসম যে আল্লাহ, আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লা আজিদু আলা হাজা, এর বেশি আমি করব না, এর বেশি আমি মানে বেদাত করবো না। বেশি করা মানে কি ধর্মের নামে বেদাত করা? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আরো হুকুম আসে তখন করব, কিন্তু এতে বেশি করা, জোহরের চার রাকাত ফরজ, কেউ যদি পাঁচ পড়ে, মাগরিবের তিন, কেউ যদি চার পড়ে, ফজরের যদি দুইয়ের জায়গায় চার পড়ে, যে আমি চার রাকাত ফরজ পড়ব, তো বেদাত হবে না? বাড়াইলে বেদাত হয়, কমাইলে বেদাত হয়। জি হ্যাঁ। এর বেশি আমি করব না। ফালামাওয়াল্লা লোকটি যখন ফিরে চলে গেল, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে মান সাররাহু আই ইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতে ফালিয়ানযুর ইলা হাযা, কেউ যদি পছন্দ করে যে দুনিয়াতে জান্নাতের লোককে দেখব তাহলে এই লোকটিকে দেখে নিক। নবী সাল্লাম এত বড় ফরজ কাজ বললেন না, শুধু ট্রেনিং করছেই রেখে দিলেন সাহাবীকে, তাই না? আরে একামতের দিন করবে, খেলাফত আন্দোলন করবে, তোমাকে ক্ষমতায় পৌঁছার জন্য তোমার ভূমিকা থাকতে হবে, নারীদেরকে রাস্তায় বের করতে হবে, ইরান আমাদের জন্য আদর্শ, সেখানকার নারীর আদর্শ, সেখানকার বিপ্লব আদর্শ, এগুলো ইসলাম। মহিলাদের ক্ষেত্রে শুনেন, তাদের একামতের দিন শুনেন, মহিলাদেরকে রাস্তায় বের করছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অল্প কিছু কাজে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, সুবহানাল্লাহ। কেন বিভ্রান্ত করছেন নারীদেরকে, কেন রাস্তাঘাটে বের করছেন ধর্মের দোহাই দিয়ে, কেউ বেহায়া বেপর্দা করে বের করছে, আপনার ধর্মের দোহাই বের করছেন কেন রাস্তাঘাটে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতকুন্না, বাড়িতে বসাও ওদেরকে, বাড়িতে বসো। আল্লাহ বলছেন যে মহিলারা তোমরা ওয়াকারনা ফি বুয়ুতকুন্না, বাড়িতে বসো, অবস্থান করো, তোমাদের আসল জায়গা হচ্ছে বাড়িতে, অনেক ডিউটি আছে, কেন বোঝা অতিরিক্ত বোঝা বাইরে নিতে যাচ্ছ? স্বামীও ডিউটি করছো, তুমিও ডিউটি করছো, আশা করে স্বামী তো ভদ্রলোক শুয়ে থাকবে, তোমাকে আবার পাকটাক করতে হবে। বেকুব মহিলা, আসলে বেকুব মহিলা। আমার সাথে আমার সাথী সঙ্গী যে শিক্ষকতা করেছি, নিয়ে গেছে বাড়িতে, যাওয়ার পরে দেখি যে এখনো পাকশাক হয়নি, কারণ ওর স্ত্রী মহিলা মাদ্রাসে চাকরি করছে পাশে, আর ও আমার সাথে বলে শেখ চলেন আমাকে খাব। আজকে থেকে ২১ বছর এখানে হয়ে গেল, ২১ বছর আগে ২২ বছর আগে তো গেলাম, দেখি কিছু জিরো, বাড়িতে কিছু তৈরি হয়নি, আর আমার বাসাতে সব তৈরি হয়ে রেডি আছে। হ্যাঁ, তো তারপরে আমাদের ওই ভাইয়ের যাওয়ার পরে ওর ওয়াইফ এসে ঢুকলো বাড়িতে, এখন তৈরি করতে লাগবে, বসে আমাকে থাকতে হবে, মেহমান বসে আছে, খাওয়াবে, স্বামী স্ত্রী দুইজনে আমাকে দেখে একটু লাগলো, কিন্তু আসলে করে কি না, আমি ক্লান্ত হয়েছি, এই শুইলাম, পাকশাক হইলে আমাকে জাগিয়ে দিবি, ঠিক কিনা? তো মহিলাদের যদি বুদ্ধি কম না হইতো তো এই অতিরিক্ত দায়িত্ব নিতে চাইতো না, আল্লাহ বোঝা বাড়িতে বসো। আজ আর রাজনীতি করতে চায় নারীদের কিনে বলছেন না বাইরে বেরোতে হবে, ইরানকে আদর্শ বানাইতে হবে, যে মহিলারা সেখানে বিপ্লব করেছে। তো দেখেন নবী সাল্লাম কি ডিউটি দিচ্ছেন মহিলাদেরকে, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আব্দুর রহমান মিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহ রমজান মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা লজ্জা স্থানকে সুরক্ষিত রাখে, জেনা ছোট জেনা বড় জেনার কাছেও নেই, ওয়ালা তাকাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা, কারোর সাথে রসিকতা আর হাসি মুখে মুচকি হাসে না, মুচকি হাসি স্বামীর সাথে, কিসের মুচকি হাসি দেবরের সাথে, কিসের মুচকি হাসি দুলাভাইয়ের সাথে, কিসের মুচকি হাসি না হলে অভদ্র বলবে পশ্চিমা দেশে বসবাস করে, সেই জন্য পশ্চিমা দেশে এক ভাই ফ্যামিলি নিয়ে বাস করে, তার ফ্যামিলি বলছে কানাডায় বাস করে, জি হ্যাঁ, আমাকে বলছে যে শেখ এই দেশে যখন দেখা হবে পুরুষ হোক আর মহিলা হোক, দেখা হলে একটা মুচকি হাসি দিতে হবে, না হলে ছোট লোক ন্যাংটা অভদ্র বলবে, আর অভদ্র হওয়া যায়, চিন্তা করতে পেরেছে? একটা বেগানা পুরুষকেও একটা মুচকি হাসি দিতে হবে, আউযুবিল্লাহ। শিক্ষা জি, হাফেজত ফারজাহ লজ্জা স্থানের হেফাজত করা মানে এই না যে বড় জেনায় লিপ্ত হইলেন আর বাকি ভাই কেমন আছেন, এটা হচ্ছে আমার দিনী ভাই, সুতরাং তার সাথে চলছে গল্প চলছে, তার কাছ থেকে কোরআন শিখছে, তার কাছ থেকে কেরাত শিখছে, তার কাছে আরবি ভাষা শিখছে, হ্যাঁ, এইসব গুমরাহির রাস্তা, এগুলো গুমরাহির রাস্তা। ফতোয়া জিজ্ঞাসা করবে, জরুরি কথা, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, ঠিক আছে, এতটুকু হয়তো যায়, আর তারপরে জাজাকাল্লাহ খাইর, একটা মাসলা ছিল, মাসলা জিজ্ঞাসা শেষ হয়ে গেল, আর তারপরে আপনার ছেলে মেয়ে কেমন আছে, আমার ছেলে মেয়ে এতটি তো, আর তারপরে আমার ছেলে মেয়ে এই ক্লাস পড়ে, এই করে ভাই, আপনি যদি আমাদের বাড়ি একবার আসতেন, ইত্যাদি ইত্যাদি, কোথায় এগুলোর পারমিশন? এগুলি হচ্ছে লজ্জা স্থানের হেফাজতের পরিপন্থী, হাফেজাত ফারজাহা, মহিলারা লজ্জা স্থানের হেফাজত করবে, পূর্ণ হেফাজত হচ্ছে যে স্বামী ছাড়া কারো সাথে রসিকতা না, কারো সাথে নরম সুরে কথা না, ফায়াত মাআল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ সূরায়ে আহজাবে বলছেন যদি নরম সুরে কথা বলো, ফালা তাখজানা বিল কওল, নরম ভাষায় যদি কথা বলো, তাহলে যাদের অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি আছে, শাহওয়াতের ব্যাধি আছে, ব্যভিচারের ব্যাধি আছে, তাদের যেন স্ত্রী যথেষ্ট হয় না, চরিত্রহীন স্ত্রীর সাথে তারা আমোদ ফুর্তি করে মন ভরে না, অপরের সাথে একটু রসিকতা করতে চাই, তখন আর তোমাকে বারবার টেলিফোন করবে, বিরক্ত করবে, অথবা টেলিফোন করে লম্বা কথা বলতে চাইবে, ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে রোগাক্রান্ত, এরা রুগ্ন। হাফেজাত ফারজাহ লজ্জা ইসলামের হেফাজত, কয়টি কাজ হইল? তিনটি। ও আতাত জাওজাহ, আর স্বামীর আনুগত্য করল, জায়েজ কাজে স্বামী যা বলছে করবে, না জায়েজ বললেন না, কিন্তু জায়েজ কথা যখন বলা হচ্ছে, ফরজ সুন্নত মুস্তাহাব জায়েজ, বলছে তুমি তোমার ভাইদের বাড়ি যেও না, যদি স্বামী নেক হয় আর যেতে নিষেধ করছে তাতে দিনই স্বার্থ আছে, ওখানে গেলে বেদাত শিখবে, ওখানে গেলে গুমরা হবে, অথবা ওখানে বেহায়া বেপরদা থাকবে, তাহলে অধিকার আছে, জায়েজ কথা বলছে। হ্যাঁ, যদি বলেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে হবে, তখন বলছেন না এটা তো নিষিদ্ধ, তখন স্বামীকে বোঝাবে, কিন্তু আত্মীয়তা সম্পর্ক ঠিক আছে, ওর বাড়ি গেলে ফিতনার আশঙ্কা আছে, ওর বাড়ি যেতে দেবো না, তোমার ভাইয়ের বাড়ি, কিন্তু তারাই এসে তোমার সাথে দেখা করে যাক, কোনো অসুবিধা নেই। স্বামীর আনুগত্য করবে, কয়টা কাজ? সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, ওয়াহসানাত ফারজাহা বা হাফেজাত ফারজাহা, দুই রকম শব্দ দিয়ে আসছে। ওয়া আতাআত বালাহ বা জাওজাহা, স্বামীর আনুগত্য করল। কিলা লাহা, তখন ওই নারীকে হাশরের মাঠে বলা হবে, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে, সেতে যেই দরজা দিয়ে ইচ্ছা তোমার। চিন্তা করতে পেরেছেন? দিন কায়েম হইল না, ট্রেনিং করছে থেকে গেল, আর যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে গেল, নাকি না দিন কায়েম করেছে সেই মহিলা? দিন কায়েম করেছে, মাছক তো নামাজ পড়েছে, একজন মুসলিম রমণ লজ্জা ইসলাম হেফাজত করেছে, স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করেছে, রমজান মাসে রোজা রেখেছে, আর তারপরে পয়সা সাধারণত থাকে না মহিলাদের, সেজন্য জাকাত কথা উল্লেখ করা হয়নি, পয়সা থাকলে জাকাত দিয়েছে, পয়সা থাকলে হজ করেছে, হ্যাঁ, হারাম থেকে বেঁচে থেকেছে, নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, আর স্বামীকে নেকির কাজে সহযোগিতা করেছে, এছাড়া বহু সুন্নত মুস্তাহাব নফল কাজ রয়েছে, ভালো করেছে, তাহলে জান্নাতে যাবে। দিন কত সহজ, ইন্নাত দিন ইউসরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দিন খুব সহজ, কিন্তু দিনকে এরা কঠিন বানিয়ে দিয়েছে, ভুল ব্যাখ্যা করছে। আচ্ছা, সূরা আসর ওয়াল আসর ইন্না সালাফি খুসর, কয়টি কোর্স আছে তাতে? চারটি বিষয় আছে, চারটি বিষয়ের মধ্যে গোটা কোরআন রাখা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি শুধু সূরা আসর নাজিল করতেন, আর মানব জাতির হিসাব নেওয়ার জন্য সূরা আসরটাই আল্লাহর যথেষ্ট হইত, আল্লাহ যদি গোটা কোরআন নাও নাজিল করতেন, কিন্তু আল্লাহ আরহামুর রাহিমিন, অতি দয়ালু, ডিটেইলস আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের আসমানি বিধান বর্ণনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার সার্বিক কল্যাণ কিসে আছে, সংক্ষেপে সূরা আসরে কি আছে বর্ণনা করা হয়েছে, কোথায় আছে সেখানে যে ক্ষমতা হাতে নিতে হবে, এটা হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য ইসলামের আছে। ইল্লাল্লাযিন আমানু ও আমিলুস সলিহাত আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হকের অনুসরণ করার তৌফিক দান করেন, বাতিল থেকে আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন, ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা যেসব ভাইদের বন্ধের রয়েছে আল্লাহ যেন এইসব ভুল ধারণার নিরসন করেন এবং সহি বুঝ দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের চাইতে বেশি আমাদের নিজেদের জন্য, যদি আমরা ভুল পথে থাকি আল্লাহ যেন ভুল পথে আমাদেরকে না রাখেন, সঠিক পথে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহুম্মা ক্বাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্ষমতায় যাওয়ার কথা নিজেদের বলছে, তারা বলছে যদি আমরা ক্ষমতা না যাই তো স্কুল কলেজে পর্দা করা নিষিদ্ধ করে দিচ্ছে, তো সেটা আমরা কি করে সেটাকে আমরা বন্ধ করব, বা স্কুল কলেজে আমরা পর্দার বাস্তবায়ন কি করে করব? আপনারাও তো এসেছেন একবার পাঁচ বছর, আর তিনজন মন্ত্রী হয়েছেন, একসময় ১৮ জন এমপি হয়েছেন, কতটা সেখানে ইসলামের অগ্রগতি হয়েছে এটা বলেন, কতটা ইসলামের অগ্রগতি হয়েছে? সুতরাং এইসব ধোকা দেওয়ার কথা আসলে এই ক্ষেত্রে ভূমিকাটা আমাদের কি হবে? যদি দেখা যায় যে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্দা করতে দিচ্ছে না, তাহলে আমার পরামর্শ এবং শরীয়তে যতটা আমি বুঝছি সেটা হচ্ছে সেই সব স্কুল কলেজকে বর্জন করেন, বাইকট করেন, বয়কট করেন, যে তোমাদের স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে পড়াবো না। এটা আমাদের বড় ত্রুটি যে এই ভূমিকাটা যদি আমি তুলি, ধরেন আমি তুললাম যে এইরকম স্কুলে একটা ছাত্র মুসলিমরা পাঠায় না, সকালবেলা দেখবো যে আমার সাথে একজন না হয় দুজন না হয় আমি একা থেকে গেলাম, বাকি সবাই ওই স্কুলে ছেলে মেয়ে পড়াবে। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? বেহায়া ব্যাপার দাও, কিন্তু আমার ছেলে, আরে দিন থাক না তা খ্রিস্টান মিশনের স্কুলে মুসলিম দেশে পড়ানো হচ্ছে, তাহলে কি বলবেন আপনি, কি বলবেন আপনি? আমরা আছি কোথায়? কি করে খেলাফতের আশা করছে? হ্যাঁ, কি করে এত বড় আশা করছেন যেখানে কত নিচে নেমে গেছেন? এটাই চিন্তা করেন। আমরা বয়কট করলে বাধ্য হবে, আমরা যাব না এইসব কাজে। যেখানে পর্দা নিষিদ্ধ সেখানে একজন মুসলিম ছেলে মেয়ে দেবে না, খালি পড়ে থাকবে। সরকারি স্কুল থাকলেও এমনি বসিয়ে বসে টিচারদেরকে বেতন কতদিন দেবে সরকার? আর যদি প্রাইভেট স্কুল হয় তাহলে তাদের পেটের ভাত মরে যাবে, পেটে এমন লাথি লাগবে যে সোজা হয়ে যাবে। কারণ ফাসেকদেরকে, বেদিনদেরকে বা কুফরি বাতিল শক্তিকে বা ইহুদি নাসারাদেরকে, কাফেরকে পেটে যদি লাথি দিতে পারেন তো সোজা হয়ে যাবে, কারণ পয়সার আঘাতটা বড় আঘাত। বোঝা গেছে? সুতরাং এই কাজগুলি করতে হবে। কেন বড় অঙ্কের ফিস দিয়ে আপনি কাফেরদের স্কুলে পড়াচ্ছেন? হ্যাঁ, যেখানে আপনার ছেলেকে খ্রিস্টান বানানো হচ্ছে, ইসলামের একটি কোন শিক্ষা দেওয়া হয় না। কেন আপনার ছেলে, আপনি এই লেখাপড়াকে চরিত্র গঠনের উদ্দেশ্যে করেনি, লেখাপড়া করেছে ইনকাম সোর্স বানিয়ে ফেলেছেন। লেখাপড়ার টার্গেটটা তো আমরা ভুল করেছি, ছেলে মেয়েকে কেন পড়াচ্ছি? যাতে বেশি টাকা পয়সা এনে দিতে পারে, এই জন্য লেখাপড়া। এলিম শিখা, এলিম শিখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, এবং একজন মুসলিমের মতো আদর্শ মুসলিম হওয়ার জন্য, চরিত্রবান হওয়ার জন্য। এই এলিম দিয়ে নিজেকে সুসজ্জিত করবেন। এটা হচ্ছে এলিম। এলিম আপনার জন্য জিনত হবে, অলংকার হবে আপনার জন্য, আপনার ছেলেমেয়ের জন্য। এলিম শিখার পরে বেদিন যদি হয়, এই এলিম কোন মুসলিমের জন্য শিখাই জায়েজ না। সুতরাং যেই স্কুলে গেলে আপনার মেয়ে বেহায়া বেপর্দা হবে, একা পর্দা করছে, একশোটা মেয়ে পর্দা করে না, এইরকম স্কুলে কেন পড়াবেন আপনি? আপনি বলছেন যে পর্দা করতে দিচ্ছেন না, পর্দা করতে দিচ্ছেন, তার আগে ওখানে যাওয়া না যায়, না যায় পড়ানো মুসলিমদের, কথা বুঝছেন না? এইভাবে কোণঠাসা করতে হবে। এই নয় যে আমাদেরকে ক্ষমতা কাড়ার জন্য পাই তারা করে হতাহত হইতে হবে, আর তারপরে দেশে অশান্তি সৃষ্টি করতে হবে, এই সংশোধন তরিকা নয়। অথবা আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে হবে, এইসব সমাধান নয়। সমাধান হচ্ছে যে বাতিলকে কোণঠাসা করার জন্য, গুমরাহদেরকে বা পাপিষ্টদেরকে কোণঠাসা করার জন্য মেলা পন্থা আছে, সেগুলি করবে।